ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلوات الله وسلامه على سيدنا محمد وعلى آله وصحبه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها المدثر قم فأنذر وربك فكبر وثيابك فطهر والرجز فهجر ولا تمنن تستكبر ولربك فاصبر وقال الله سبحانه وتعالى يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه وانقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا إنا سنلقي عليك قولا ثقيلا إن ناشئة الليل هي أشد وطأ وأقوم قيلا إن لك في النهار سبحا طويلا واذكر اسم ربك وتبتل إليه تبتيلا وقال الله سبحانه وتعالى قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وقال رسول الله صلى الله عليه وسلم إن هذا الخير خزائن وللخزائن مفاتيح فطوبى لعبد جعله الله مفتاحا للخير ومغلاقا للشر وويل لعبد جعله الله مفتاحا للشر ومغلاقا للخير أو كما قال رسول الله صلى الله عليه وسلم وقال رسول الله صلى الله عليه وسلم الخلق عيال الله أحب الناس إلى الله أدفعهم للناس وقال رسول الله صلى الله عليه وسلم الدين النصيحة قالوا لمن يا رسول الله قال لله ولكتابه ولرسوله ولأئمة المسلمين وعامتهم أو كما قال رسول الله صلى الله عليه وسلم پیارے بھائیو دوستو عزیزوں بزرگوں ان تمام چھوٹی بڑی مخلوقات میں جس کو اشرف و اکرم کہا ہے وہ تو انسان ہی یہ اشرف المخلوقات ہے ضرورتیں اس میں بے شمار لیکن تمام بشریت کی مشترکہ ضرورت جو آدم کا بچہ جو حوا کی بیٹی مشرق میں ہو مغرب میں ہو شمال میں ہو جنوب میں ہو عرب میں ہو عجم میں ہو تاجر ہو کاشتکار ہو غریب ہو امیر ہو حاکم ہو پبلک مین ہو رنگ کا کالا ہو گورا ہو زبان کوئی سی ہو اور وہ زمین کے کسی خطے پر آباد ہو ہر آدم کے ہر بچے کی اور حوا صحابہ کی ہر بیٹی کی سب سے بڑی سب سے پہلی وہ ہدایت کی ضرورت ہے. ہدایت ہے کچھ نہیں ہے یہ کامیاب ہے. اس لیے قرآن نے اعلان کیا ہے قد افلح المؤمنون, جن پہ ایمان ہے جن پہ ہدایت ہے جو اللہ کو اللہ جانتے مانتے ہیں وہ کامیاب ہیں. امن بھی انہی کے لیے, پیار و پریم بھی انہی کے لیے, دنیا کا دنیا کی زندگی کا خوشنما اور اچھا ہونا بھی ان کے لیے, اور آخرت کا ہمیشہ ہمیشہ بننا, اس سب کی بنیاد ایمان پر. تو اصل انسان ہے, اسی لیے حق تعالی شانہ نے اصل انسان ہے, اور انسان کی اصلی ضرورت ہدایت ہے. اس ہدایت کی محنت ہی کے لیے, لیکن ہر چیز اپنی محنت سے جڑی ہوئی ہے, زمینیں اپنی محنتوں سے, کارخانے اپنی محنتوں سے, حکومتیں اپنی محنتوں سے, ہر ایک اپنی محنت سے جڑا ہوا. ہدایت بھی اپنی محنت سے جڑی ہوئی, اس ہدایت کی محنت کے لیے اللہ تعالیٰ نے پہلے ہی دن سے ہدایت کیا ہے وہ بتایا قرآن میں, آسمانی کتابوں میں, اور سب سے اخیر میں قرآن نے بتایا الذین یؤمنون بالغیب ویقیمون الصلاۃ ومما رزقناہم ینفقون والذین یؤمنون بما انزل الیک وما انزل من قبلک وبالآخرۃ هم یوقنون اولئک علی ہدی من ربہم واولئک هم المفلحون. یہ بھی قرآن نے بتا دی. وہ ہدایت زندگیوں میں کیسے آئے گی؟ تاجر ہدایت پر آئے, حاکم ہدایت پر آئے, غریب امیر مرد عورت ہر ایک ہدایت پر آئے. وہ کہے کہ اس کی ایک محنت ہے, اس محنت کے لیے اللہ پاک نے حضرت آدم علیہ نبی علیہ الصلوۃ والتسلیم سے لے کر حضرت رسول پاک صلی اللہ علیہ وسلم تک جتنے نبی اور جتنے پیغمبر بھیجے, کسی نبی اور کسی پیغمبر کو لوہے لکڑی تانبے پیتل کی محنت کے لیے نہیں بھیجا, ہر ایک کو ہدایت کی محنت کے لیے. نحمدہ و نصلی علی رسولہ الکریم, اما بعد. میرے محترم دوستو, بزرگ اور بھائیو, معزز مہمان سرو بولتے میں اللہ تعالی حمد و ثنا پر حضور صلی اللہ علیہ وسلم کے پورے درود شریف پاٹھ کریں. ایرپر قرآن کریمیر بھی جگہ تھی کئےخانا آیات تلاوت کریں, اور شیشے حضور صلی اللہ علیہ وسلم حدیث مبارکت تھی کئےخانا حدیث ٹکڑا اور پورن حدیث انہیں ہمارے سامنے تلاوت کریں. ایرپر بولیں دنیا تے اللہ تعالیٰ جو تو مخلوق آسے, جو تو سرشتی آسے, چھوٹ بڑ جائی آسے, جت آسے, یہ سمست مخلوقات مدد مانو جاتی ہل سروشٹ اشرف المخلوقات. یہ مانو جاتی کے اللہ تعالیٰ سمست مخلوقات مدد سرشتت دے پرادھان دے اللہ تعالیٰ پیدا کرسین اور دنیا تے پاٹائسین. এই মানব জাতির জরুরত এবং প্রয়োজন জরুরত তথা প্রয়োজনের কোনো শেষ নাই, হাজারো জরুরত তাদের জীবনে আছে যেটা আমরা নিজেরা উপলব্ধি করি. কিন্তু সবচেয়ে বড় জরুরি জিনিস হইল, বড় জরুরতের জিনিস হইল এই মানব জাতির জন্য হেদায়ত ইমান, বলেন সমস্ত মানুষের জন্যই জরুরি. এটা সমন্বয়ে, সমস্ত মানুষের সমন্বয়ে এটা জরুরি জিনিস. চাই সে মানুষটা বাদশাহ হোক অথবা প্রজা হোক, ধনী হোক অথবা গরিব হোক, শহরের বা গ্রামের, পড়ালেখা জানে অথবা জানে না, তার গায়ের রং সাদা হোক অথবা কালো হোক, যে কোনো অঞ্চলের হোক, যে কোনো ভাষার হোক, সমস্ত মানুষের জন্য সবচেয়ে জরুরি জিনিস হল হেদায়েত। এটা এত বেশি জরুরি যে এর উপরে মানব জাতি যা কিছু চায় তার সব কিছু নির্ভর করতেছে হেদায়েতের উপরে। মানুষ যদি সুখ চায়, শান্তি চায়, নিরাপত্তা চায়, প্রেম প্রীতি ভালোবাসা চায়, দুনিয়াতে ভালো চায়, মৃত্যুর পরে ভালো চায়, দুনিয়াতে ভালো থাকতে চায়, মৃত্যুর পরে পরকালের জীবনে ভালো থাকতে চায়, এই সব কিছু নির্ভর করতেছে একমাত্র হেদায়েতের উপরে। দুনিয়াতে মানুষের মধ্যে এমন কোন সংখ্যা পাওয়া যাবে না যে আদম আলাইহিসসালামের সন্তান, হাওয়া আলাইহিসসালামের মেয়ে, কিন্তু তার হেদায়েতের জরুরত, হেদায়েতের কোনো প্রয়োজন নাই, তার ইমানের কোনো প্রয়োজন নাই, এরকম কোনো মানুষ দুনিয়াতে পাওয়া যাবে না। হেদায়েত এত জরুরি, এর সাথেই মানব জাতি যেটা চায় সুখ শান্তি নিরাপত্তা দুনিয়াতে আখেরাতে, এই সব কিছু নিহিত রয়েছে আল্লাহ হেদায়েতের মধ্যে, ইমানের মধ্যে। আল্লাহ তাআলা বলেন যে কদ আফলাহাল মুমিনুন, মোমেন কামিয়াব হয়ে গেছে, সফলতা পেয়ে গেছে। অর্থাৎ ইমানওয়ালা হেদায়তওয়ালা সে সফলতা পেয়ে গেছে, কামিয়াব হয়ে গেছে দুনিয়াতে এবং আখেরাতে। বলে যে হেদায়ত কি জিনিস মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, হেদায়ত হইল যেটার বর্ণনা আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে নিজেই বলে দিচ্ছেন যে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যে অন্তর দিয়ে আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, ওয়ায়ুকিমুনা সালাতা, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে ব্যবহার করে সে নামাজকে আদায় করে, নামাজকে কায়েম করে, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তার সে মালের হক আদায় করে, মাল থেকে দান সদকা করে, যাকাত দেয়, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক অবিল আখিরাতে হুম ইউকিনুন, এবং ওই সমস্ত লোক হলো হেদায়েতের প্রাপ্ত, ওই সমস্ত লোক হলো মোমেন, যারা আপনার উপরে যা অবতীর্ণ করা হয়েছে অর্থাৎ কোরআন, এবং আপনার আগে যত নবীদের উপরে যত কিতাব, আসমানি কিতাব নাজিল হয়েছে, সেটাকেও বিশ্বাস করে, তার উপর ঈমান আনে, এবং তাদের আখিরাতের উপরে তারা দৃঢ় আস্থাবান, আখেরাতকে তারা ভুলে যায় নাই, আখেরাত আছে এটার উপর তারা আস্থা রাখে, তাদের বিশ্বাস আছে আখেরাতের উপরে, যে আল্লাহ তাআলা বলেন যে উলাইকা আলা হুদাতির রব্বিহিম, এই আমলগুলো যাদের মধ্যে আছে তারাই প্রকৃতপক্ষে হেদায়তের উপর অধিষ্ঠিত, হেদায়তের উপর প্রতিষ্ঠিত, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, যেটা মানব জাতি চায়, কামিয়াবি চায়, সফলতা চায়, এই সব কিছু আল্লাহ তাআলা বলেন তারাই হলো প্রকৃতপক্ষে কামিয়াব। তো মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, এই হেদায়তকে এত জরুরি হওয়ার কারণে, জরুরি বিধায়, সমস্ত মানুষের জন্য জরুরি বিধায়, দুনিয়ার প্রথম থেকেই, যখন থেকে মানুষ দুনিয়াতে আসা শুরু হয়েছে তখন থেকে আল্লাহ তাআলা নবী পাঠাইছেন, প্রথম মানুষ হিসেবে যিনি আসছেন ওনাকে আল্লাহ তাআলা নবী বানাইছেন, কারণ নবী একমাত্র জানেন যে মানুষ হেদায়ত কি করে পাবে, মানুষ হেদায়ত কি করে পাবে এটা নবী একমাত্র, নবীরই একমাত্র জানার কথা, আল্লাহ তাআলার খাস সম্পর্ক নবীদের সাথে থাকেন, এই জন্য আল্লাহ তাআলা প্রথম মানুষটাকে প্রথম নবী বানাইছেন। যুগে যুগে আল্লাহ তাআলা নবীদের, তারপরে এই নবীদের পাঠানো ধারাবাহিকতা যেটা, এটা আল্লাহ তাআলা অব্যাহত রাখছেন, এই চলতে চলতে আমাদের নবী সাইয়্যিদুল আম্বিয়া তাজদারে মদিনা জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই ধারাবাহিকতাটা বাকি ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার পরে নবুয়তি নবুয়তির এই সিলসিলার ধারাবাহিকতাটা বন্ধ হয়ে যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ তাআলা কোরআন নাজিল করলেন, এবং এই সমস্ত আসমানি কিতাবের মধ্যে একটা ব্যাপারে সব জায়গাতে একই ছিল, সেটা হলো হেদায়েত কি জিনিস, হেদায়েত পাওয়া যাবে কিভাবে। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, দুনিয়াতে যত জিনিসই আছে সবকিছুই তার নিজস্ব মেহনতের সাথে জড়িত। কেউ যদি ক্ষেত খামার করতে চায়, ক্ষেত খামারের জন্য নিজস্ব পদ্ধতিতে একটা মেহনত আছে। কেউ যদি মিল কলকারখানার মালিক হইতে চায়, চালাইতে চায়, তাহলে তার জন্য নিজস্ব একটা মেহনত আছে। সমস্ত ডাক্তারি ইঞ্জিনিয়ারিং সবকিছুর জন্য নিজস্ব একটা মেহনত আছে, এই হেদায়ত পাওয়ার জন্য নিজস্ব একটা মেহনত আছে, ওই মেহনতটা কি, এইটাই দেখানোর জন্য, এইটাই বোঝানোর জন্য, এইটাই প্রচলন দেওয়ার, প্রচলিত করার জন্য, ব্যাপকভাবে প্রচলন দেওয়ার জন্য আল্লাহ তাআলা নবীদেরকে পাঠাইছেন, নবীরা এর উপরে মেহনত করছেন। ইসিলিয়ে জিস তারহ আল্লাহ পাক নে দুনিয়া মে রাত আর দিন দোনো বানায়ে হ্যায়, انبیاء اعتراف اور رسول عذاب علیہم الصلاۃ والتسلیمات جو انسانوں کے لیے خواہ کیا ماں باپ اپنی اولاد کا بھلا چاہتے ہوں گے اور کیا ایک دوسرے کے لیے دوست و احباب اور تعلقات والے بھلا چاہتے ہوں گے جو نبی اپنی امت کے لیے چاہتے ہیں اور انبیاء اور رسول تمام بشریت اور انسانیت کے لیے چاہتے ہیں اس لیے تمام نبی اور تمام پیغمبر علیہ الصلوۃ والتسلیمات کو جیسے دنیا میں رات اور دن دونوں ہیں نبیوں کو اللہ پاک نے دونوں وقت کی محنت دے کر بھیجا دن کی محنت بھی اور رات کی بھی محنت بھی سب سے اخیر میں ہے حضرت رسول پاک صلی اللہ علیہ وسلم کو جو اب اللہ پاک نے بھیجا اب پھر بہت بڑا احسان جتایا لقد من اللہ علی المؤمنین لقد من اللہ علی المؤمنین اذ بعث فیہم رسولا من انفسہم یتلو علیہم آیاتہ ویزکیہم ویعلمہم الکتاب والحکمہ اللہ جل جلالہ رحمہ نوازہ نے خصوصی طور پر اہل ایمان پر بڑا احسان کیا محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم کو بھیج کر اور بھیجا تینوں چیزوں کے ساتھ دعوت ایمان کی دعوت خالص توحید کی دعوت اللہ کی طرف تھی تعلیم اور تزکیے نفس تینوں چیزوں کے ساتھ بھیجا دن کی محنت بھی دی اور رات کی محنت بھی دی دن کی محنت کی ابتدا کرائی یا ایھا المدثر کملی اور تن لیٹنے والے نبی جی اٹھ کھڑے ہو جائیے قم کھڑے ہو جائیے کہاں جہاں موقع ملے جہاں موقع ملے اس لیے حضور پاک صلی اللہ علیہ وسلم کی دعوت کے واقعات میں ملتا ہے کبھی ان کے میلوں میں بھی بازاروں میں بھی سوق دل مجنہ میں بھی سوق اوقاز میں بھی مینا کے ایام میں بھی انفرادی طور پر بھی اجتماعی طور پر بھی قبائل میں بھی سفر میں بھی حضر میں بھی جہاں موقع ملے ہم فانذر پہلے ان کو باخبر کر دیجئے اس لیے انذار کے معنی خالی ڈرانے کے نہیں ہیں جو جس راہ چل رہا ہے جو جہاں جس طرح کا وقت لگا رہا ہے جو جہاں جس طرح مال خرچ کر رہا ہے اور اس کو جس راستے سے حاصل کر رہا ہے جو جہاں راتیں گزار رہا ہے جو دن بھر جہاں نقل و حرکت میں ہے اور انسانی زندگی کے جتنے شعبوں میں جتنے ہیں ان سب کو پہلے آپ آگاہ کر دیجئے باخبر کر دیجئے صحیح راستہ کیا ہے وقت لگانے کیا راستہ صحیح کیا ہے وہاں کہاں لگنا چاہیے کتنا لگنا چاہیے پیسہ خرچ کرنے کا صحیح مصرف کیا ہے یہاں تک کہ سوچ دلوں کے جذبات آنے والے خیالات اس لیے نبی کو نمونہ قرار دیا ہے کہ پہلے ان کو بتا دیجئے اور دونوں بتا دیجئے نفع بھی نقصان بھی لیے ہمارے یہاں تعلیم میں وعدے بھی اور وعیدیں بھی. یہ راستہ چلو گے, یہاں وقت لگاؤ گے, اللہ کا ذکر کرو گے, یہ بولی بولو گے, اللہ تمہیں یوں دیں گے, یہ دیں گے, یہ دیں گے, یہ بڑے والے بڑے بڑے والے. اور اس کے مقابلے میں وعیدے بھی, خبردار خبردار, اگر آنکھوں سے وہ دیکھا جو اللہ کو پسند نہیں, پیسہ بھاڑ لگایا, اس کو اللہ نے اسراف کہا, تدبیر کہا, خبردار نقصان اٹھاؤ گے. وعدے بھی اور وعیدے, لیکن آدمی وعدے کو سن کر اس میں عمل کا شوق پیدا ہو اور عمل کی طرف اس کی طبیعت چلے, اور وعیدوں کو سن کر سزاؤں سے گھبرائے اور گناہ سے بچے, اس کے لیے پہلی شرط ہے وَرَبَّكَ فَكَبِّرْ. سب سے پہلے اپنے رب ہی کی بڑائی بیان کیجئے. علماء کرام اس کو سمجھتے ہیں رَبَّكَ فَكَبِّرْ. اکبر ربک نہیں کہا, تقدیم محب و تاخیر, یہ علماء کے سمجھنے کی چیز ہے. اپنے رب ہی کی بڑائی بیان کیجئے. ماں یوسف صاحب رحمت اللہ علیہ فرماتے تھے کہ اس کا لازمی ترجمہ وغیرہ فسبح, جو کچھ اللہ کے علاوہ ہے اس سب کی چھوٹائی, جس شکل میں ہو, چونٹی کی شکل ہو, جبریل و میکائیل و اسرافیل کی ہو, زمین و آسمان چاند و سورج و مریخ کی ہو, جو شکل ہے اللہ کے علاوہ ہر ایک کو چھوٹا. ایک طالب علم کو کے سامنے ایک لکیر کھینچی گئی. استاد نے یوں کہا, اس لکیر کو چھوٹا کر دو بغیر اس کو ہاتھ لگائے. شاگرد سوچ میں پڑ گیا, ہاتھ لگانے کو منع کر رہے ہیں اور چھوٹا کرنے کو بھی کہہ رہے ہیں, لیکن ذہین تھا کہ اچھی بات ہے. اس نے اس لکیر کے برابر میں اس سے بڑی لکیر کھینچ دی. تو پہلے والی بغیر ہاتھ لگائے چھوٹی ہو گئی کہ ہو گئی؟ ارے بولنا, اللہ ہی کو بڑا بولو, اللہ ہی کی بڑائی سنو, جہاں جو شکل نظر آئے اس کے مقابلے میں یہ شکل چھوٹی ہے, بڑی ذات اللہ کی. کتنے بڑے ہیں اللہ, کتنے بڑے ہیں اللہ, فرشتے بھی اللہ کی بڑائی بولیں, انبیاء رسول علیہ الصلوۃ والتسلیمات اللہ کی بڑائی بولیں, صحابہ تابعین اور تبع تابعین اور محدثین مفسرین اور فقہا اولیاء اللہ عام انسان, جن بولے انسان بولے, ہر وقت بولے, ہر ایک بولے. پھر قیامت قائم ہو جائے, اہل جنت جنت میں چلے جائیں, دوزخی دوزخ میں چلے جائیں. جیسے روایتوں میں آتا ہے ادنا درجے کی جنتیوں کو ہفتے میں ایک دفعہ اللہ کی زیارت کی, اور اعلیٰ درجے کے جنتیوں کو دن میں دو مرتبہ صبح و شام. نبیوں نے بولا, پیغمبروں نے, صحابہ نے, تابعین اور تبع تابعین نے, دنیا میں بولا, آخرت میں جنت میں جانے کے بعد اپنی آنکھوں سے دیکھ کر بولا. امامت چہنے والوں نے، اصل و شام کی تسبیح پڑھنے والوں نے، بچوں نے، مردوں نے، عورتوں نے، جماعتوں میں چلنے والوں میں، اپنے گھروں میں، دنیا میں جیتنا، اور وہاں دیکھنے کے بعد کہ جتنا تم نے اللہ کی بڑائی کو بولا، سنا، سوچا اور جنت میں جا کے دیکھا، اللہ اکبر، اس سب کے مقابلے میں اللہ بہت بڑے، بہت بڑے، بہت بڑے، بہت بڑے. اس اللہ کی بڑائی، یا ایھا المدثر قم فانذر ربک فکبر. دن کی محنت بتلائی، او تاجروں، او کاشتکاروں، او دولتوں کے ڈھیر میں کھیلنے والوں، اہلوں کرسیوں پر بیٹھنے والوں، تمہیں کسی شکل سے منع نہیں کرتے، کاروبار کرتے ہو کرتے رہو، اللہ کی بڑائی کے ساتھ. پیسہ بڑا نہیں ہے، کرسی بڑی نہیں ہے، عہدہ بڑا نہیں ہے، حیثیت بڑی نہیں ہے، زمینیں بڑی، اللہ ہی بڑے ہیں. هو الاکبر الاکبر. سب سے پہلے دین کی جو محنت دی گئی ہے وہ اللہ کی بڑائی. یہ اللہ کی بڑائی دلوں میں اتر جائے، میرے محترم دوست بزرگوں، میں ایک کتا عرض کرتے سی جی، ایکھانے ایک لوگ কয়েকবার ছবি উঠাইতেছে আপনাদের পাশে বসে ওই পাইপটার পাশে আলো ফ্লাশ হইতেছে আপনারা দেখতেছেন, সে নিজেও ধ্বংস হইতেছে, আপনারা কেউ তাকে নিষেধ করতেছেন না। এই যে এই বরাবর পাইপের কাছে, ওর কাছ থেকে ক্যামেরাটা নিয়ে নেন, ওটাকে ডিলিট করে দেন। মেরে মোহতারাম দোস্ত আর বুজুর্গ, আল্লাহ তাআলা যেভাবে সমস্ত মাখলুকাতের খালেক, অনুরূপ ভাবে আল্লাহ তাআলা এই দুনিয়ার জীবনটা যে বানাইছেন, দুনিয়ার জীবনটার মধ্যে আল্লাহ তাআলা সময়গুলোকে দুই ভাগে ভাগ করছেন। এক অংশ হলো রাত্রি আর এক অংশ হলো দিন। কিছু সময় রাত্রি বেলায় পার করে মানুষ, আর কিছু সময় দিনের বেলায় পার করে। আর রাত্রিও আল্লাহ তাআলার বানানো, দিনও আল্লাহ তাআলার বানানো। আর আমাদের উপরে আল্লাহ তাআলা আশাবুল মখলুকাত বানানোর পরে যে এহসান আল্লাহ তাআলা করছেন, অনুগ্রহ আল্লাহ তাআলা আমাদেরকে উপরে করছেন, এই অনুগ্রহের কথা আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করে দিতেছেন। যে আল্লাহ তাআলা নিজে বলেন যে আমি তোমাদের মধ্যে থেকে একজন রসূল পাঠাইছি, নবী পাঠাইছি, যিনি তোমাদেরকে তিন রকমের ভাবের শিক্ষা দান করেন। একটা হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি, সরাসরি আল্লাহ তাআলার দিকে ডাকেন, দাওয়াত দেন, আল্লাহ তাআলার দিকে ডাকেন, আল্লাহ তাআলার রুবুবিয়াত, আল্লাহ তাআলার একত্ববাদের দিকে দাওয়াত দেন। আর কি করেন? তোমাদেরকে নিজের আত্মশুদ্ধির কথা বলেন এবং তোমাদেরকে তালিম দেন। এই তিনও জিম্মাদারি নবীদের উপরে ছিল। সমস্ত নবী এই তিনও জিম্মাদারি আদায় করছেন। দিনের বেলার কি করতে হবে দিনের বেলার আমলও বলছেন, রাত্রির বেলার আমল কি হবে রাত্রি বেলার আমলও বলছেন, নবী করে দেখাইছেন। মেরে মোহতারাম দোস্ত আর বুজুর্গ, উনি বলেন যে দাওয়াত তো হলো আল্লাহ তাআলার দাওয়াত, আল্লাহ তাআলার দিকে দাওয়াত, একত্ববাদের দাওয়াত, তৌহিদের দাওয়াত, আল্লাহ তাআলা সবচেয়ে বড় এই দাওয়াত। আর তালিমের হাত, তালিমের দ্বারা এই জিনিসকে মানুষকে বুঝাইতে থাকা, বলতে থাকা, সতর্ক করতে থাকা যে দেখো মাল যেভাবে কামাই করার কথা শরীয়তে বলছে এইভাবেই মালকে কামাই করো, যদি ওইভাবে মালকে কামাই করো তাহলে তোমার এই আমলটা তোমার পক্ষেই থাকবে, এটা তোমার জন্য নিয়ামত হবে, রহমত হবে। আর ওই পথে যদি মাল কামাই করো যেই পথে মাল কামাই করাটাকে শরীয়তে পছন্দ করে না তাহলে এটা তোমারই ধ্বংসের কারণ হবে। তালিমের দ্বারা এই জিনিসই শেখানো হয়েছে যে দেখো চোখ যেখানে দেখার কথা সেখানেই যেন দেখে, অন্য জায়গায় যেন না দেখে, ব্যতিক্রম জায়গায় যদি দেখে তাইলে তুমি আল্লাহর কাছে ধরা পড়ে যাবা। সমস্ত জিনিস, মাল কামাই করা হোক, ক্ষেত খামার করা হোক, দেশ পরিচালনা হোক, যে কোনো জিনিসই হোক, সব জায়গার মধ্যেই মানুষের সম্পর্ক যা কিছুর সাথে হয়, এই সমস্ত সম্পর্কের মধ্যে মানুষদেরকে সতর্ক করা হয়েছে তালিমের দ্বারা। বলে যে তালিমের মধ্যে দুইটা দিকই আছে, একটা হল আল্লাহ তাআলা ওয়াদা করছেন যে কোন আমলের বিনিময়ে আল্লাহ তাআলা কি দিবেন, আর একটা হল শরীয়ত ধমকি দিছে যে কোন আমল করলে কি শাস্তি ভোগ করতে হবে। এই দুই জিনিসই তালিমের মধ্যে বিদ্যমান। বলেন যে এইটাই যে তালিমের দ্বারা করণীয় জিনিসের তালিম এমন ভাবে হইতে হবে যে মানুষের মধ্যে যেন ওই আমলটা করার ব্যাপারে আগ্রহ সৃষ্টি হয়, মানুষ যেন ওই আমলটা করার জন্য নিজেকে প্রস্তুত করে। ধমকির বেলায় যেগুলো আছে এগুলোতে এমন ভাবে শুনতে হবে যাতে ভিতরে ভয় পয়দা হয়। বলে যে এই যে ভিতর যে গ্রহণ করবে আমল করার, যেটা এটাকে করা শুরু করবে, আগ্রহ সৃষ্টি হবে, আর যেটা মানা করা হয়েছে, নিষেধ করা হয়েছে, ওইটার ব্যাপারে যে ভয় করবে, এইটার জন্য সর্বপ্রথম জরুরি যেটা, সেটা আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে বলাইছেন এবং করাইছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফানজির, হে কম্বলওয়ালা উঠুন এবং উঠে দাঁড়ান এবং মানুষদেরকে ভয় দেখান। বলে যে ভয় দেখানো এখানে শুধু এমন এমন ভয় দেখানোর উদ্দেশ্য না যে মানুষ ভয়তে কাঁপতে কাঁপতে পড়ে যায়, এরকম ভয় দেখানো না। এখানে ভয় দেখানোর উদ্দেশ্য হল যে আপনি তাদেরকে সতর্ক করেন, আপনি তাদেরকে সতর্ক করেন, তারা যেন মালিকের পক্ষ থেকে যেই ধমকি আসছে এই ধমকির কথা শুনে তারা ভয় পেয়ে ওইখান থেকে ফিরে যায়, ওইখান থেকে ফিরে যায়। হে রাজত্বের মালিক, তুমি রাজত্ব চালানোর ব্যাপারে আল্লাহ তাআলাকে ভয় করো। ও ব্যবসায়ী, তুমি ব্যবসার ব্যাপারে, ব্যবসার পরিচয়, ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করার ব্যাপারে তুমি আল্লাহ তাআলাকে ভয় করো, মানে তুমি সতর্ক হও। তোমার দেশ পরিচালনা যেন এরকম না হয় যেরকম ভাবে দেশ পরিচালনা করলে এই দেশের পরিচালনা তোমার জন্য ধ্বংসের কারণ হয়। অব্যবসায়ী, তোমার ব্যবসা বাণিজ্যের পরিচালনা যেমন এমন ওই পথে না হয় যেই পথে ব্যবসা বাণিজ্য পরিচালনা করলে তুমি ক্ষতির সম্মুখীন হও, অর্থাৎ আখেরাতে তোমার তোমার দিকে ধ্বংস অগ্রসর হয়ে আসে, তোমার জন্য ধ্বংসের ফয়সালা হয়। এইভাবে প্রত্যেক মাকে, প্রত্যেক বাবাকে, প্রত্যেক দায়িত্ববানকে, প্রত্যেক জিম্মাদারকে, চাই বড় বড় পোস্টওয়ালা হোক, চাই বড় বড় পজিশনওয়ালা হোক, চাই ক্ষেত খামারে কাম করানোওয়ালা হোক, চাই কুলি মজদুর হোক, সকলকেই সতর্ক করা যে তোমার এই কোনোটাকে নিষেধ করে নাই কোরআনে, কিন্তু শরীয়তের কোনোটা নিষেধ করে নাই, কিন্তু এটার মধ্যে যত যেই যেই পন্থাটা অবলম্বন করা মানুষের জন্য ধ্বংসের কারণ হইতে পারে ওই ব্যাপারে সতর্ক করা। আর যেটা করলে মানুষ উপকৃত হবে দুনিয়া এবং আখেরাতে ওই ব্যাপারে তাকে উৎসাহিত করা। কমফান যেদের অর্থ হলো এটা, এমন না যে এত ভয় দেখালো ভয়তে নীল হয়ে পড়ে মরিয়ে গেল, এরকম না, এর উদ্দেশ্য না। বলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা অরব্বাকা ফাকাব্বির এই হুকুম এই জন্য দিচ্ছেন যাতে তালিমের দ্বারা ওই দুই জিনিস সৃষ্টি হয়, যেখানে ওইদের কথা আছে এটা শুনলে যেমন অনেক পিছিয়ে যায় সেখান থেকে, আজাবের কথা আছে, শাস্তির কথা আছে, এটা শোনার সাথে সাথে ওই কাম থেকে পিছিয়ে যায়। আল্লাহ তাআলার নিয়ামতের কথা আছে, আল্লাহ তাআলা দিবেন ওয়াদা করছেন, এরকম কথা আছে, এটা শুনলে যেমন মানুষ ওই দিকে আগ্রহ আকৃষ্ট হয়, আগ্রহ বাড়ে। বলে যে এইটা হবে তখন যখন নাকি সর্বপ্রথম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে আল্লাহ তাআলা দেখাইলেন, যখন সর্বপ্রথম মানুষ আল্লাহ তাআলার ভয়কে বায়ান করবে। বলেন যে ওরাব্বাকা ফাকাব্বির বলছেন আল্লাহ তাআলা, ফাকাব্বির ওরাব্বাকা বলেন নাই, ফাকাব্বির ওরাব্বাকা বলেন নাই। এটা হল যে একটা আরবি গ্রামারের একটা নিয়ম, যেটাকে আগে বলার কথা ছিল ওইটাকে যখন পরে বলে তখন ওই জিনিসটার অর্থতার মধ্যে আরো বেশি শক্তির সঞ্চয় হয়, শক্তিশালী হয়, শক্তি সঞ্চয় হয়। এই শক্তির সঞ্চয় হওয়ার জন্য আল্লাহ তাআলা এইভাবে বলছেন। তো মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ হযরত ইউসুফ রহমাতুল্লাহ এখানে আরেকটা কথা বলতেন, সেটা হলো যে রব্বাকা বাকাবির, আপনার রবের বড়াই বয়ান করেন যে আপনার রব হলেন সবচেয়ে বড়। বলে যে লাজমি তর্জমা হইল ও গায়রাকা ফাসাকির, যেমনি ভাবে আপনার রবের বড়াই বয়ান করবেন অনুরূপ ভাবে রব ছাড়া যা আছে সবকিছু ছোট এইটাও বলতে থাকেন। ও ব্যবসায়ী তোমার ব্যবসা ছোট, ও চাকরিজীবী তোমার চাকরি ছোট, ও মা সম্পদশালী তোমার সম্পদ ছোট, ও বাচ্চা তোমার বাচ্চাই ছোট, তুমি ছোট তোমার বাচ্চাই ছোট, তুমি ছোট তোমার সম্পদ ছোট, তুমি ছোট তোমার ওহদা ছোট, তুমি ছোট তোমার জায়গা জমিন ছোট। বলেন যে সাথে সাথে এইটাও বলা যাতে করে একমাত্র আল্লাহ তাআলার বড়াই নিজেদের অন্তরের মধ্যে থাকে। মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ, আল্লাহ তাআলা বড়, কতখানি বড় এই বড় নির্ণয় কেউ করতে পারবে? ওর চরণ থেকে পৌঁছতে পারবে? বলে যে কখনো বুঝতে পারবে না। দুনিয়াতে সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম করে আসছেন, আল্লাহ তাআলার বড়ত্বের কথা দাওয়াত দিচ্ছেন, বলছেন, যত নবীরা বলছেন, যত সাহাবীরা বলছেন আল্লাহ তাআলা বড়, তাবি যত তাবেই বলছেন আল্লাহ তাআলা বড়, যত তাবে তাবেই বলছেন আল্লাহ তাআলা বড়, যত আইমায়ে মুজতাহিদিন বলছেন যে আল্লাহ তাআলা বড়, যত উলামায়ে কারাম বলছেন যে আল্লাহ তাআলা বড়, যত দুনিয়ার মুসলমানেরা বলছে আল্লাহ তাআলার বড়, ফেরেশতারা বলতেছে আল্লাহ তাআলার বড়, জান্নাত থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত বলবে আল্লাহ তাআলার বড়, যদি বলতে থাকবে যে আল্লাহ তাআলা বড়, দুনিয়ার জীবন শেষ করে যাওয়ার পরে পরকালে যখন চলে যাবে হাশরের ময়দানে যদি সকলে মিলে বলবে যে আল্লাহ তাআলা বড়, জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে সেখানে বলতে থাকবে যে আল্লাহ তাআলা বড়, জাহান্নামীরা জাহান্নামে যে উপলব্ধি করতে পারবে যে আল্লাহ তাআলাই বড়। বলেন যে আল্লাহ তাআলাকে যখন দেখবে তখনও বলবে বড়। সাধারণ জান্নাতীরা সপ্তাহে একবার করে দেখবে, তারা দেখে বলবে আল্লাহ তাআলা বড়, এবং বড় বড় উঁচা দরজার জান্নাতীরা তারা সকালে বিকালে দুইবার করে দেখবে, তারাও বলবে যে আল্লাহ তাআলা বড়। এই সমস্ত বড় বড় বলার সমন্বয়ে যত বড় হইল, সমস্ত মুয়াজ্জিনিন আযানের মধ্যে বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, একামতের মধ্যে বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই যত বড় বড় বলা হয়েছে সমস্ত বড়কে যদি একত্রিত করা হয় তাইলে যতখানি বড় হবে আল্লাহ তাআলা তার চেয়ে বড়। মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, ওই তালিমের দ্বারা কেউ যদি নিজের মধ্যে আমলের শখ আর আযাবের ভয় আযাবের খৌফ দিলের মধ্যে বসাইতে চায় তাহলে তার জন্য সর্বপ্রথম জরুরি হলো যে আল্লাহ তাআলার বড়াই আর বড়ত্বের দাওয়াত দেওয়া। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুরে ঘুরে আল্লাহ তাআলার বড়াই বড়ত্বের দাওয়াত দিতেন, কাফেরদের মেলাতে যেয়ে মেলায় মেলায় যেয়ে দাওয়াত দিতেন, বাজারে বাজারে যেয়ে দাওয়াত দিতেন, ওই মিনাতে যেয়ে হজের মৌসুমে যেয়ে দাওয়াত দিতেন। আল্লাহ কিসের দাওয়াত ছিল সেটা? আল্লাহ তাআলার বড়াই দাওয়াত, আল্লাহ তাআলার বড়ত্বের দাওয়াত, আল্লাহ তাআলার আসমান জমিন চন্দ্র সূর্য সব কিছু চেয়ে বড়, এই দাওয়াতই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদেরকে দিতেন। জিতনা জাহিরি নিজাম হে জমিনোঁ কে রাস্তে আসমানোঁ কে রাস্তে চাঁদ সূরজ কে রাস্তে দরিয়াঁ সমন্দরোঁ অজহরোঁ কে রাস্তে সারি কায়নাত কা নিজাম আনাসির আরবাআ পর আগ হাওয়া মিট্টি আর পানি বড়ে বড়ে অনুসরে জিতনি শকলে দুনিয়া মে হো চুকি ইস বক্ত মৌজুদ হে আইন্দা জিতনা নিজাম কায়নাত কা ইন আনাসির আরবাআ পর মুয়াজ্জিন সে চার মর্তাবা, মুয়াজ্জিন সে চার মর্তাবা আল্লাহু আকবার কেহলাওয়া, জিতনি শকলে হো চুকি জিতনি মৌজুদ জিতনি হোগি কাহা আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, সবকে মুকাবলে মে চার আনাসির কে মুকাবলে মে চার। আব তক কিতনি বড়াই বোলি গই, কিতনি সুনি গই, কিতনি সোচি গই, مرتبہ اور اعلیٰ درجے کے دن میں دو مرتبہ تو وہاں ایک ہی ہفتہ ہوگا, وہاں ایک ہی مرتبہ ہوگی. اب کتنے ہوں گے؟ یہ جتنا مجمع ہے اتنے جنت میں ہوں گے. ارب ہار ارب ادب ارب شنکھ شنکھ ان گنت کتنے دن خالدین فیہا ابدا. وہاں کوئی انتہا کی شکل ہی نہیں ہے, ہمیشہ ہمیشہ جتنی بولی گئی جتنی سنی گئی جتنی سوچی گئی جتنی پڑھی گئی جتنی پڑھائی گئی جنت میں جا کے جتنا دیکھا ہمیشہ ہمیشہ دیکھتے رہیں گے. پھر وہ جملہ اپنی جگہ ہوگا, اللہ اکبر, تم نے جتنا دیکھا سنا سوچا اور جتنا دیکھ رہے ہو دیکھتے رہو گے, اللہ اس سے بہت بڑے بہت بڑے بہت. بولیں جی بھائی, দুনিয়াতে যে সমস্ত জিনিস আমরা দেখতেছি, এই আসমান জমিন পাহাড় পর্বত নদ নদী যা কিছু আমরা দেখতেছি, গাছপালা বৃক্ষলতা যা কিছু আমরা দেখতেছি, এটা হলো মূল চারটা ধাতুর দ্বারা তৈরি, আগুন পানি বাতাস মাটি. ধাতু হলো চারটে, চার ধাতুর দ্বারাই সমস্ত মাখলুকাতের সৃষ্টি. এই জন্য মুয়াজ্জিন দৈনিক পাঁচবার আল্লাহু আকবার আল্লাহ তাআলা সবচেয়ে বড় এই কথা এক একবারে চারবার করে বলতেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার. এই কথা বলার দ্বারা মুয়াজ্জিন সতর্ক করে দিতেছেন, মানুষের দিলকে তৈরি করার জন্য চেষ্টা করতেছেন যে মানুষের দিলের মধ্যে যেন এই বড় বড় সৃষ্টি দেখার পরে তারা অন্য কিছু চিন্তা না করে, বলে তারা যেন এই কথাটা সিদ্ধান্ত নিতে সহজ হয়ে যায়, এই সব আগুন পানি বাতাস মাটির দ্বারা যত কিছু সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির চেয়ে আল্লাহ তাআলা বড়. বলেন যে কত বড়, দুনিয়াতে আজ পর্যন্ত সমস্ত মানুষ সমস্ত জিন্নাত সমস্ত ফেরেশতা যতবার বলছে যে আল্লাহ তাআলা বড়, এবং কিয়ামত পর্যন্ত যতবার বলতে থাকবে আল্লাহ তাআলা বড়, কিয়ামতের ময়দানে বলবে আল্লাহ তাআলা বড়, জান্নাতে যাওয়ার পরে সে একদিন দুই দিনের জান্নাত না, বা এক দুইজনের মানুষের জান্নাত না, যেখানে জান্নাতিদের সংখ্যা লক্ষ লক্ষ কোটি কোটি হাজার হাজার কোটি সংখ্যা, আর এক দুই দিনের জন্য না, দুই এক সপ্তাহ বা এক মাসের জন্য না, খালিদিনা ফিহা আবাদা, অনন্তকাল সেখানে থাকবে, আল্লাহ তাআলার বড়াই বের হইতে থাকবে জবান দিয়া. আর যখন নাকি বিশেষ জান্নাতিরা আল্লাহ তাআলাকে দুইবার যখন দেখবে দৈনিক, তখন তাদের জবান দিয়ে যতবার বের হবে অনন্তকাল বের হবে, ওখানে শেষ বলতে কিছু নাই. সাধারণ মানের জান্নাতিরা সপ্তাহে একদিন দেখে আল্লাহু আকবার বলবে, যত এই সমস্ত বলা যা অতীতে বলছে যা বর্তমানে বলতেছে যা ভবিষ্যতে বলবে সমস্ত মখলুকাত বলে. বলেন যে এই সমস্ত মখলুকাতের বলার সমন্বয়ে আল্লাহ তাআলা যত বড় হবে, যত বড় বোঝানো যাবে, আল্লাহু আকবার আল্লাহ তাআলা তার চেয়ে বড়. আজানের মাধ্যমে এটাকে সতর্ক করা হয় যে তোমাদের অন্তরে যেন আল্লাহ তাআলার বড়াই ছাড়া, আল্লাহ তাআলার বড়ত্ব ছাড়া অন্য কিছু তোমাদের মধ্যে না থাকে. কারণ তুমি যাই হও না কেন, আর যা কিছু দেখেই তুমি বিস্মিত হও না কেন, যতই বড় মনে হোক না কেন, তোমার কাছে এই চার ধাতুরই তৈরি, এই চার ধাতুরই সৃষ্টি. এই চার জিনিসকে অস্বীকার করার জন্য, একে ছোট প্রমাণিত করার জন্য মুয়াজ্জিনের জবান দিয়ে আল্লাহ তাআলা প্রতি আজানের মধ্যে চারবার করে এই কথাটা বলাইতেছে যে আল্লাহ তাআলা বড়, ইয়ে আল্লাহ কি বড়াই দিলোঁ কি গহরাইও না উতর যায়, ইসলিয়ে কি ভাগা আল ঈমান মা ওয়াকারা ফিল কলব ওয়া সাদাকাহুল আমাল. আল্লাহ কি জাত ও সিফাত এর ঈমান, ঈমান জব হোগা জব ও আপনি হকীকত কে সাথ দিলোঁ কি গহরাইও মে উতর যায়, ইস ঈমান ওয়ালে দিল সে ঈমান ওয়ালে দিল ওয়ালে কি জবান আখ কান হাত পেট রাত چوبیس گھنٹے کے اعمال, اس کی ساری نقل و حرکت, اندھیرے میں ہو اجالے میں ہو, اپنوں میں ہو پرایوں میں ہو, اس کی نقل و حرکت اس بات کی گواہی دے رہی ہوں کہ اس کے دل میں اللہ کی بڑائی اتری ہوئی. اسی لیے جب تمام نبی اور تمام پیغمبر علیہ السلام کے تسلیمات میں حضرت رسول پاک صلی اللہ علیہ وسلم کی تشریف آوری کی پیشنگوئی کی تھی, ایک نبی آخر زمان آئیں گے, انہی کا دین قیامت تک, اسی میں تمام بشریت کی دنیا آخرت کی فلاح و بہبود, انہی کی نبوت سب سے آخری نبوت, ان کے بعد کوئی نبی نہیں. پیشن گوئیاں کی انتظار تھا, انتظار تھا. تشریف لے آئے جیسے مدینے والوں کو انتظار تھا, وہ ہجرت جب آپ کی شروع ہوئی, آج آئیں گے, صبح آئیں گے, شام آئیں گے, لوگ گھروں کی چھتوں پر, پہاڑیوں پر, بلندیوں پر چل کر کے مکے کے رخ پر, اور دن گزر جاتا تھا, ابھی تشریف نہیں لائے, ابھی تشریف نہیں لائے. جس دن آئے, جس دن تشریف لائے, ہر ایک کی زبان پر طلال بدر علینا, طلال بدر علینا, ما دعا للہ داعی, ونم الشکر علینا, ما دعا للہ داعی, طلال بدر علینا من ثنیات الوداع, ونم الشکر علینا, ما دعا للہ داعی. ہر ایک کی زبان پر چاروں طرف خبریں پھیل گئی, نبی آخر الزمان, نبی منتظر تشریف لے آئے. گاؤں والے تو بیچارے جو سنتے ہیں اس کے پیچھے پھر, جہاں جو دیکھا وہاں پھر, جیسے دنیا میں ہوتا ہے نا, گاؤں والے پھر کی پھر. یہاں بھی تشریف لے آئے, آئے گاؤں والے, اور آتے ہی ہم ایمان لے آئے, ہم ایمان لے آئے. جبریل امین علیہ السلام تکلیف آئے اور کہلوایا, قل لم تؤمنوا, شور مت مچاؤ, ہم ایمان والے, ہم ایمان والے, ہم ایمان لے آئے. ولما يدخل الايمان في قلوبكم, اب جو زبانوں کی نوکوں پر ہے, دعوے ہیں, ابھی ایمان تمہارے دلوں کی گہرائیوں میں نہیں اترا. اسی لیے مولانا یوسف صاحب رحمت اللہ علیہ فرماتے تھے, دل تک پہنچنے کے راستے, لیکن دل تو گوشت کی ایک بوٹی ہے, پسلیوں کے نیچے دبی ہے, دیکھتی ہے نہ سنگتی ہے نہ سنتی ہے, وہ بوٹی ہے گوشت کی, اس تک بات پہنچے. فرماتے تھے اس کے چار راستے ہیں, دل تک بات کے پہنچنے کے راستے, زبان, آنکھ, زبان, کان اور دماغ کی سوچ. کسی بھی چیز کو سب سے پہلے آدمی آنکھ سے دیکھتا ہے, جس کو دیکھتا ہے اس کو بولتا ہے, جس کو بولتا ہے اس کو سنتا ہے, اور دن بھر جس کو دیکھا, جس کو بولا, جس کو سنا, عام انسانوں کی فطرت, دن بھر کی اپنی ساری آنکھوں, کانوں, زبانوں کو استعمال جہاں جہاں کیا ہے, جب سونے کی نیت سے لیٹ جاتا ہے, آنکھیں بند کرتا ہے, تو دل بھر کی اپنی محنت کو سوچتا ہے, جو دیکھا, جو بولا, جو سنا. اب آنکھیں بند, کان بند, زبان بند, دل کھلا, اب اس میں وہ جو دن بھر کیا ہے تب تب تب خطرات کی شکل میں دلوں میں اترتا ہے. جتنا اللہ کے غیر کو دیکھا اور بول پڑا اوہ اتنا بڑا غلط بولا, دیکھا غلط بولا غلط سنا غلط, اب دل میں جو اتر رہا ہے وہ غلط اتر رہا ہے. اس لیے اس امت کو تو دنیا میں بھیجا ہی اس لیے تھا کہ جو جہاں اللہ کے غیر کو بول رہا ہو, جو جہاں جس کی نظر اللہ کے غیر کے حساب سے دیکھ رہی ہو, جن کے کان اللہ کے غیر کے اعتبار سے ہونے کو سن رہے ہوں, محمد صلی اللہ علیہ وسلم کے امتیوں گلی گلی کچا کچا گاؤں گاؤں شہر شہر ملک ملک عالم کی چار سمتوں میں چکر لگاؤ, اللہ کی بڑائی بولو سنو دیکھو سوچو اور ایسی دعوت دو کہ انسانوں کی بولی بدل جائے, جو ملک کو بڑا جو دولت کو بڑا جو عہدے کو بڑا جو ہتھیاروں کو بڑا جو بوڑھوں کو بڑا جو زمینوں کو بڑا جو چاند و سورج کو بڑا جو دریا و سمندر کو بڑا بول رہے ہو, ان سے کہو غلط بول رہے ہو, بڑی ذات اللہ کی ہے باقی سب چھوٹے. تو میرے محترم دوستو اور بزرگو, যত আমি একরাম আলাইহিম সালাত ওয়াসালাম করে দুনিয়াতে তশরিফ আনছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে, সমস্ত নবীরাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন সম্বন্ধে ভবিষ্যৎবাণী করতেছিলেন যে এক নবী এমন আসবেন সমস্ত নবীদের শেষে যার নবুয়তি শেষ পর্যন্ত কেয়ামত পর্যন্ত চলবে, তারপরে আর কোন নবীও হবে না, তার নবুয়তির পরে আর কোন নবুয়তি হবে না, তার দিনই হল চূড়ান্ত দিন. তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী হওয়ার সুসংবাদ সমস্ত আম্বিয়া কেরাম আলাইহিম সালাতু ওয়াসসালাম গণি দিয়ে গেছেন, আর তাদের কাছ থেকে মানুষেরা শুনতেছিল, ওই জামানার মানুষেরা, আর তাদের সকলের অন্তরেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য একটা অপেক্ষা ছিল, যে ওই নবীর উম্মত হওয়ার একটা অপেক্ষা ছিল. মেরে মোহতারাম দোস্তর বুজুর্গ, যেমনি ভাবে অপেক্ষা মদিনাবাসীদের ছিল, মদিনাবাসীরা যখন খবর পাইলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনাতে আসতেছেন, এই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করার, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনকে গ্রহণ করার আগ্রহ তাদেরকে এমন অস্থির করে তুলল যে তারা আর ঘরে থাকতে পারলেন না, ঘর ছেড়ে এসে মদিনার ওই প্রান্তে আসলেন যেদিকে মক্কা মুয়াজ্জমা, অর্থাৎ দক্ষিণ প্রান্তে ওরা আসলেন, এসে অপেক্ষা করলেন, মনে হইতেছে এই বুঝি আসবে এই বুঝি আসবে, সকালের দিকে আসবে দুপুরের দিকে আসবেন বিকালের দিকে আসবেন, এইভাবে বেলা ডুবে যেত, মনে করতেছে রাত্রিতে আসবেন, আসেন নাই, তারপর দিন অপেক্ষা করতেছেন, সমস্ত বড় বড় পাহাড়ের উপরে তারা উঠছে, টিলার উপরে উঠে অপেক্ষা দূরের দিকে তাকাই রয়েছে, ঘরের ছাদের উপরে তার বসে বসে তারা ওই মক্কার পানে তারা তাকাই রয়েছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য অপেক্ষা. তো মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে ওনাদের অপেক্ষার পালা এক সময় শেষ হইল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাবাসীদের বাসের দৃষ্টিতে আসলেন, মদিনাবাসী দেখতে পাইলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন, খুশি, এত খুশি, এমন আনন্দিত যে আনন্দে আত্মহারা হয়ে সকলেই এক বাক্যে এক সুরে বলে উঠল, তোলা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দা লিল্লাহি দা. বলেন যে মেরে মহতরাম দোস্ত বুজুর্গ, এই কবিতা সকলেই গাইলেন যে আমাদের উপরে সূর্যের নতুন সূর্যের নতুন চন্দ্রের উদয় হয়েছে, নতুন চন্দ্র উদয় হয়েছে ওই পাহাড়ের দিক থেকে, যতদিন পর্যন্ত উনি আমাদের দেশে থাকবেন, যতদিন পর্যন্ত দাওয়াত দেবেন, এতদিন পর্যন্ত এই নিয়ে আমাদের শুক্রিয়া আদায় করা আমাদের সকলের জন্য ওয়াজিব হয়ে গেল. বলেন যখন পৌঁছার সাথে সাথে মদিনাতে মুহূর্তের মধ্যে বিদ্যুতের মতো সারা মদিনাতে আশেপাশের অঞ্চলে খবর পৌঁছে গেল। আর মানুষের তো স্বভাব, জন্মগত স্বভাব, নতুন কিছুর খবর পাইলে মানুষ চতুর্দিক থেকে পিঁপড়ার দলের মতো আসতে থাকে, পিঁপড়ার ঝাঁকের মতো মানুষ আসতে থাকে, চতুর্দিক থেকে আসা শুরু হইল। আগে যারা মুসলমান হয়েছিলেন তারাও আসছেন, যারা নবীকে কখনো দেখেন নাই তারাও আসছে, গ্রামগঞ্জের সাদা সিধা মানুষ যারা তারাও আসছে, ভিড় করার মধ্যে গ্রামের মানুষ হলো চ্যাম্পিয়ন। তো গ্রাম দেশ থেকে মানুষরা আসলো, তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলো, দেখে তারা বললেন যে আমান্না, আমরা ইমানদার হয়ে গেছি, আমরা ইমানদার হয়ে গেছি। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু বিব্রত বোধ করতেছিলেন যে কথাও বলি নাই, দেখিও নাই, শুনিও নাই, এরা এখন কি বলতেছে যে ইমানদার হয়ে গেছে। মেরে মহতরম দোস্তার বুজুর্গ, ইমান কোন জবানের বলের নাম না, ইমানের জন্য শরীরের মধ্যে নির্দিষ্ট একটা জায়গা আছে, ওই জায়গাটার মধ্যে যখন নাকি ইমানটা ওই জবানের বলটা ওই জায়গাটা যখন পৌঁছে তখন যে ইমানদার হয়। ইমান ও মা আকারা বিল কলব, ইমান হলো ওইটা যেটা অন্তরের মধ্যে গেঁথে যায়, প্রথিত হয়, একেবারে জল মশাই ফেলে অন্তর, দিল কলব যেটা, এটা ছোট্ট এক টুকরো গোস্ত, যার চোখ নাই, হাত নাই, পা নাই, চলে না, দেখে না, শোনে না, এক টুকরো গোস্ত, ওই গোস্তের মধ্যে যখন নাকি পৌঁছে আল্লাহ তাআলার ভয় যখন পৌঁছে যে আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। আর এই ওয়াসাদাকাহুল আমাল, ইমান বলে তাকে যেটা অন্তরে পৌঁছে অন্তরে গেঁথে যায় এবং আমল যেটাকে সত্য প্রমাণ করে, অর্থাৎ ইমানদার সেই যেদিকে বলছে যে আল্লাহু আকবার বা ইমানি কালিমা পড়ছে, এখন তার রাত দিন সকাল সন্ধ্যা, রাত্রের আমলগুলো রাত্রে, দিনের আমলগুলো দিনে, লেবাস পোশাক খাওয়া দাওয়া বিয়ে শাদী সবকিছু শরীয়ত সম্মত করে সে প্রমাণ দিতেছে, শরীয়ত সম্মত করে যে প্রমাণ দিতে পারবে সেই হল ইমানদার। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এই সমস্ত এই গ্রাম অঞ্চল থেকে যারা আসছেন তাদের অবস্থা সম্বন্ধে কিছুই জানেন না, সবেমাত্র মদিনাতে উপস্থিত হইলেন, নবী এদের সম্বন্ধে কি মন্তব্য করবেন, কি আচরণ করবেন, কিভাবে তাদেরকে গ্রহণ করবেন, বিচলিত। হযরত জিবরিল আলাইহিস সালাম আসলেন, আল্লাহ নবী অস্থির, আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামকে পাঠাইলেন। তো আল্লাহ তাআলা পাঠায় বললেন, জিবরিল আলাইহিস সালামকে পাঠায় বললেন যে ক্বালাতিল আরাবু আমান্না কুল লাম তুমিনু, হে নবী, ওই এরা আসছে গ্রাম অঞ্চলের সাদা সিধা কিছু মানুষ আসছে, এসে তারা বলতেছে যে আমরা ইমানদার হয়ে গেছি, আপনি স্পষ্টভাবে তাদেরকে বলে দেন যে লাম তুমিনু, তোমরা কখনো কখনো ইমানদার না, কখনো কখনো তোমরা ইমানদার হও নাই। এইখানে যে হযরত ইউসুফ রহমতুল্লাহ একটা কথা বলতেন যে ইমান ভিতরে পৌঁছার রাস্তা হলো চারটা, একটা হলো জবান, যেই জবানকে ব্যবহার করে আমাদের আমরা কথাবার্তা বলি, অর্থাৎ বাক শক্তি যার মধ্যে আছে জবান, আর একটা হলো চোখ, আর একটা হলো কান, আর একটা হলো দিল এবং দেমাগ, বুদ্ধি বিবেক বিবেচনা। বলেন যে মানুষের নিয়ম হল যেটা সে দেখে ওইটা সে বলে, যেটা বলে ওইটা সে শোনে, সারাদিন দেখতেছে, সারাদিন বলতেছে, সারাদিন শুনতেছে, তিন অঙ্গ সারাদিন ব্যবহার হইতেছে, একেবারে দ্রুত গতিতে ব্যবহার হইতেছে। যখন নাকি মানুষ ক্লান্ত হয়ে যায়, ঘুমানোর জন্য মানুষ শুয়ে পড়ে, তখন এই তিন অঙ্গ বন্ধ হয়ে যায়, মুখেও কোনো কথা বলে না, চোখ বন্ধ হয়ে যায় দেখে না, কান বন্ধ হয়ে যায় শোনে না, তখন কাজ শুরু হয় না দেমাগের, বিবেক বুদ্ধি বিবেচনার কাজ শুরু হয়, কারণ যেটা দেখছে ওইটা বলছে, যেটা বলছে ওইটা শুনছে, যেটা শুনছে ওইটা সম্বন্ধে মানুষ চিন্তা ফিকির করে। এখন সে চিন্তা করতেছে কি কি বলছে, কি কি দেখছে, কি কি বলছে, কি কি শুনছে, চিন্তা করতেছে, চিন্তা করতেছে, আর আস্তে আস্তে এটা অন্তরে মধ্যে ঢুকতেছে, যদি শরীয়ত যাকে ভালো বলছে ওরকম কিছু দেখে থাকে তাইলে সে ভালো জিনিস দেখছে, ভালো জিনিস দেখছে তো ভালো জিনিস ভালো কথা বলছে, ভালো কথা জবানে বলছে তো ভালো কথা কানে শুনছে। এখন ওইটা নিয়ে চিন্তা করতেছে যে ভালোর ফোঁটা ওই স্যালাইনের দ্বীপে দ্বীপ চড়ায় যে স্যালাইনের ফোঁটা পড়ে ওই রকম স্যালাইনের ফোঁটার মতো ফোঁটা ফোঁটা তার অন্তরের মধ্যে যে বসতেছে পড়তেছে। আর শরীয়ত যেগুলোকে মন্দ বলছে এরকম কিছু যদি দেখে থাকে, এরকম কিছু যদি দেখে থাকে তো মন্দটা সে বলছে, মন্দ দেখছে, মন্দ বলছে, মন্দটা শুনছে। এখন সে তার ব্রেনে এটাকে এটা ঢুকছে, ব্রেনে চিন্তা করতেছে ওই মন্দের ফোঁটা তার অন্তরের মধ্যে পড়তেছে। তো মেরে মোহতরাম দোস্তার বুজুর্গ বলেন যে ইমান ভিতরে আসার রাস্তা হলো চারটা, চোখ, জবান, কান, দিল, দিমাগ। যদি চোখে ভালো জিনিস দেখে জবানে ভালো ভালো বলবে, ভালো বলবে যদি জবান ভালো বলে তাহলে জবান কান ভালোটা শুনবে, যদি ভালো দেখছে ভালো বলছে ভালো শুনছে তার চিন্তা ভাবনার মধ্যে ভালো জিনিস নিয়ে সে চিন্তা করবে তখন তার ভিতরে এগুলো পড়তে থাকবে, ভালো জিনিসের ফোঁটা পড়তে থাকবে, টপটপ করে পড়তে থাকবে। মেরে মোহতরাম দোস্তার বুজুর্গ যখন নাকি মানুষ সারা দুনিয়াতে বর্তমানে অবস্থা হলো এই, সমস্ত বাড়িতে বাড়িতে হাটে বাজারে রাস্তার মোড়ে মোড়ে গলিতে গলিতে সব জায়গা হলো পার্থিব জিনিসের আলোচনা, কারো কাছে রাজত্বটাই একমাত্র মোহনীয় হয়ে গেছে, রাজত্ব পাওয়ার মোহে আর লোভে সবকিছু সে বিসর্জন দিতেছে, রাজত্ব পাওয়াতে হলে তার কাছে সবচেয়ে বড় পাওনা। কার হলো ব্যবসায়ী ব্যবসা করে স্বাবলম্বী হওয়া, এটা হলো তার কাছে সবচেয়ে বড় পাওনা। কার হলো জমিনের নেশা, কারো দোকানের নেশা, কারো প্রমোশনের নেশা, হাজারো নেশা, এই নেশার মধ্যে এগুলো দেখতেছে আর এই নেশার মধ্যে মানুষের ডুবতেছে। মেরে মোহতরাম দোস্তার বুজুর্গ উম্মতে মুহাম্মাদকে আল্লাহ তাআলা এই জন্য বানাইছেন যে সমস্ত বাজারে বাজারে, সমস্ত অলিতে গলিতে, হাটে বাজারে, অফিসে আদালতে, রাস্তাঘাটে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লাতে যে আল্লাহ তাআলার পরে আর আল্লাহ তাআলার বরকতের দাওয়াত এমন ভাবে দিবে, এমন ভাবে দিবে, এমন ভাবে দিবে, দিতে থাকবে, দিতে থাকবে, দিতে থাকবে, যাতে করে ওই সমস্ত নেশা যাদের মধ্যে ঢুকছিল, যারা রাজত্বের নেশার মধ্যে যারা ডুবে আছে, রাজত্বকেই চরম পাওয়া চাওয়া পাওয়া মনে করতেছে, সম্পদের অর্জনকে চরম চাওয়া পাওয়া মনে করতেছে, তাদের কাছেও তাদের এই জিনিসটাকে মিথ্যা এবং ধোকা মনে হয়। তারা যাতে এটাকে ধোকা মনে করে ওইখান থেকে বের হয়ে আসতে পারে এটার জন্য মেরে মোহতরাম দোস্তার বুজুর্গ ইম্মতকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু কো আপনে আলাওয়া কিসি কা আপনে কো বড়া সমঝনা কিসি কিমত পর বরদাশত নেই। ফরমায়া আল কিবরিয়া ও রিদাই, আল কিবরিয়া ও রিদাই, মান না জানি ফি না জাহ, বড়াই তো সির্ফ মেরি হি শান হে, বড়াই সির্ফ মেরি হি শান, মেরি চাদর হে, জো খিঁচনা চাহেগা মে উসে ফাড় কে রখ দুঙ্গা, বড়ি দাত সির্ফ আল্লাহ, ইয়ে আল্লাহ কি বড়াই। ইসলিয়ে খুদ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্যা কহনে, আজ তক হুজুর কো কোই বয়ান নহীং কর সকা, পহচান নহীং সকা, জিবরীল আমিন নে ভি হাতটা দিয়ে কে আগের এক সালে মুয়ে পত্তর পরম ফরাওয়ে তজল্লি বে সৌদত পরম। মেরাজ মে খিদরতুল মুনতাহা কে পাস আগে কে আগে ও জিবরীল जो अपनी लंबाई चौड़ाई में 6000 साल का रास्ता इसके पैरों से सर तक पहुंचने में, और अगर जिब्रील अपना एक पर खोल दें तो मशरिक मगरिब का কি চড়াই এসি জিসকি তাকত এসি হদিসো মে আতা হো জিবরিল জব আল্লাহ কি বড়াই কা তসব্বুর করতে হ্যায় শুকর কে বাইয়া জেসে এক ছোটি সি চুইয়া জেসে হো জাতে আল্লাহ ইতনে বড়ে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আপকে দরওয়াজে পর হাজরি কো জিবরিল ভি আপনি সাআদত মহসুস করতে হ্যায় লেকিন আপ সারি মেহনতোন কে বাদ ও মক্কা মুকাররমা কি মেহনত ও মুজাহদে ও কুরবানিয়া ও আল্লাহ কি বড়াই কবুলনা আর আল্লাহ কি বড়াই কি দাওয়াত দেনা উস রাস্তে মে আনে ওয়ালি সারি তকলিফো কো ঝেলনা উস পর জিতনে ওয়াদে হ্যায় উসকে ইয়াকিন কে সাথ করতে রহনা হিজরত বদর উহুদ খন্দক তাবুক غزوہ ذات الرقاع غزوہ بدر المشترك اور غزوات سارے سب کے بعد فاتحانہ طور پر مکہ مکرمہ میں داخل ہو رہے ہیں آپ کی گردن مبارک اونٹنی کی گردن سے لگی ہوئی ہے آپ کی زبان مبارک پر جو کلمات ہیں لا الہ الا اللہ وحدہ لا الہ الا اللہ وحدہ انجز وعدہ نصر عبدہ حرم الاحزاب وحدہ یہ جو کچھ نظر آ کتنی رکاوٹیں تھی خاندانی شکلوں میں افراد کی شکل میں جاہ والے وجاہت والے حیثیتوں والوں کی شکل میں کہیں قوم کا کہیں قبیلے کا سردار ہے کہیں پوری قوم ہے کہیں پورا قبیلہ ہے کتنی شکلیں آئی ہیں اس سب کو چھیلتے اس سے گزرتے سب پہ جمے رہے سب کچھ کر کے ہوئے اللہ نے یہ دن دکھایا ہے تو یہ نہیں کہا ہم نے کیا ہم تو ذرا سے چار مہینے دے دیں چلا دے دیں ارے بیان ہی کر رہے ہیں بیان کر رہے ہم نے یوں کیا ہم نے یہ بیان پتھر پھوڑے ہم نے بیان کیا سرکار دو عالم صلی اللہ علیہ وسلم کی زبان پر ہے کسی نے کچھ نہیں کیا بدر والوں نے نہ احد والوں نے خندق والوں نے نہ تبوک والوں نے کسی نے عوام نے نہ خواص نے چھوٹوں نے نہ بڑوں نے جو کیا اکیلے اللہ نے کیا ہے اس نے وعدہ کیا تھا جب تم محنت کرو گے تھکو گے پچو گے محنت کے معنی خالی تقریر نہیں ہے محنت کے معنی خالی تقریر نہیں ہے محنت اتنی محنت اتنی محنت ایسی محنت کہ اللہ کو ترس آ جائے لعلک باخع نفسک اللہ یکون مؤمنین پیارے نبی آپ تو ان کے ہدایت پر آنے کے لیے ان کے دلوں میں اللہ کی بڑائی اترے اس کے لیے اتنا تھکتے ہیں اتنا پچھتے ہیں اتنا کھپتے ہیں کہ کہیں ان کی وجہ سے آپ اپنی جان بحال نہ کر دیں کہ دعوت کی محنت کو دل میں اللہ کی بڑائی کو دیکھ اللہ کی بڑائی ہی کے اعتبار سے ہر شکل کو دیکھنا سننا بولنا سوچنا پھر بھیکاری کیا بھیک مانگتا ہوگا بھیکاری کیا بھیک مانگتا ہوگا اور بھیک مانگتے ہوئے کیا خوشامد کرتا ہوگا کبھی پیٹ پہ ہاتھ مار رہا ہے کبھی منہ پہ ہاتھ مار رہا ہے کبھی معصوم بچے کو روتا دکھاتا ہے کیونکہ اس سے زیادہ اپنے آپ کو اے اللہ اپنی بڑائی میرے دل میں করো আর ইতনি করো যে আল্লাহ কি বড়াই দিলো মে উতর যায়। ক্যুঁ হর আদমি ছোটা হো যা বড়া, কহীন হো কোই হো, হর এক দিল পে দিল কে পিছে চলতা হে, দিমাগ কে পিছে নেই। কিতনি চিজে এসি হোতি হে কে দিল মে ঘর কর গই হে, দিমাগ সমঝা ভি রাহা হে, অকল সমঝা ভি রহি হে, আঁখে দিখা ভি রহি হে, লেকিন ও দিল ভিতর উতরি হুই। আল্লাহ হিফাজত ফরমায়ে, আল্লাহ হিফাজত ফরমায়ে, আল্লাহ কে গায়র কি মোহাম্মত দিল মে উতর গই, দৌলত কি অহদে কি হেসিয়ত বনানে কি আপনি বড়াই কি আকল সমঝা রহি। ও ফুলানে দাওয়া কিয়া থা, ও ফুলানে ডিঙ্গে মারি থি, ও পুরি কৌম থি, কিসি নে তাকত কে এতবার সে, কিসি নে আপনি হেসিয়ত কে এতবার সে, কিসি নে দৌলত কে এতবার সে, কিসি নে কাহা মানা শদ্দ মিন্না কুব্বা, তুম তো মানো না হামারা গ্রুপ কিতনা বড়া হে, হামারি তাকত কিতনি হে। জেসে হযরত নূহ আলাইহিস সালাম কে কওম নে কাহা থা, ইয়ে তো বহুত থোড়ে হ্যায়, ফিরাউন নে ভি কাহা থা, হযরত মূসা আলাইহিস সালাম কে সাথ জানে ওয়ালে ভাই ইতনা রাশিদুন মে তুম কলিলুন, হম হম হম আর হামারে হিমায়ত কি, হম আর হামারা সাথ জানে ওয়ালে, হম আর হামারি আকসারিয়াত, হম চুনি ও হম চুনা, হম চুনি ও হম চুনা। নবী আল্লাহ কি জনাব নে পরদিগার, মে তো ইনকো তেরি বড়াই সমঝাতা রহা, রাত ভি সমঝাই, দিন মে ভি সমঝায়া, চুপকে ভি সমঝায়া, খুল কে ভি সমঝায়া, সমঝি তো নহীঁ, দিলো মে উতারি তো নহীঁ, হমনে জব সমঝানা চাহা তো উপর সে পত্থর বরসায়ে, লেকিন আল্লাহ পাক আপনে জিম্মেদারি দি থি কি আপকো ইয়ে করনা হে, ওই জিম্মেদারি কে পুরা করনে পর জো কুছ আগে উসে ঝেলনা হে, নতিজা হামারে পাস, অঞ্জাম হম দিখায়। ইসিলিয়ে তমাম নবী আর তমাম পেগম্বর আলাইহিস সালাম কে তসলিমাত কো যা আল্লাহ পাক নে দিন কি মেহনত দি আর রাত কি মেহনত দি, ওহা হর নবী কো এক দুআয়ে মুস্তাজাব, মেহনত মেহনত মেহনত, থাকনা পচনা লগানা, ইসিলিয়ে ইস মেহনত মে লগাও হি লগাও হে, লাও নেই হে, ছোটা তুম ভি লাও, বড়া তুম ভি লাও, তাজরা তুম ভি লাও, কাশারা তুম ভি লাও, মসজিদারো তুম ভি দো, কারখানাদারো তুম ভি, ইহা লাও হে হি নেই, ইহা তো লগাও লগাও লগাও, কিতনা লগাও, চারা ঘরোঁ কে চুলে বুঝ গয়ে, রাইনাল হিলাল থুম্মাল হিলাল থুম্মাল হিলাল, ولم توقف في بيت من بيوت رسول الله نار, سرور کائنات ہیں, تاجدار مدینہ ہیں, فخر دو عالم ہیں, ہر وقت فرشتوں کا جھرمٹ ہے, وہاں سے کہا جائے آپ چاہیں تو دونوں طرف کے پہاڑ سونے کے بنا دیں, ملک النبیہ بنا دیں, ساری بادشاہتوں کے ساتھ کے ساتھ کی نبوت, شاہی ساتوں کے ساتھ کی نبوت, نہیں نہیں, عبد النبی بندگی والی نبوت چاہتا ہوں, ہمارے لیے یہ سیرت کے واقعات ہماری رہبری ہے, جتنا اس کی روشنی میں چلیں گے اتنا ہمارا کام, سب سے پہلے اس کا نفع کرنے والے کو, اور یہی راز ہے, یہی راز ہے صحابہ کرام رضوان اللہ تعالی اجمعین کی تمام قربانیوں کا, بڑوں مہاجرین کو اور بڑوں انصار کو, بڑوں ان کی بھوک و پیاس کو, بڑوں ان کی بادی ایسے بجھا دے کیوں؟ اس محنت کے پیچھے جتنے بڑے انعام کا وعدہ ہے کہ وہ وعدہ کس کا ہے؟ کہ وہ اللہ جو اتنے بڑے ہیں جتنے وہ بڑے ان کا انعام اتنا بڑا, ان کی رضا کتنی بڑی, ان کی خوشی کتنی بڑی کہ اس کے لیے تھوڑی سی بھوک, اس کے لیے تھوڑی سی سردی, اس کے لیے تھوڑی سی پیاس. صحابہ خوشی خود, کبھی کسی صحابی کی زبان پر شکوے کی بات نہیں ملے گی, بلکہ جیسے سفیان ثوری رحمت اللہ نے فرمایا, اہل اللیل فی لیلہم اہل اللیل فی لہوہم فی لیلہم الگ من اہل اللہو فی لہوہم, جنہیں خدا نے دن کی محنت کا ذائقہ چکھا دیا اللہ کے بندوں میں پھریں گے, اللہ کی بڑائی بولیں گے, سب سے پہلے اپنے لیے بھیک مانگیں گے, اللہ سے کہیں گے, پھر اس کے لیے راتوں کو روئیں گے کہ جن کو اللہ نے دعوت کی محنت کا ذائقہ چکھا دیا, جن کو خدا نے دعا کی لذت چکھا دی. سفیان ثوری رحمت اللہ علیہ فرماتے ہیں انہیں راتوں کے رونے والوں کو, موٹے آنسو بہانے والوں کو, ٹھنڈی آہیں بھرنے والوں کو, آہن آہن آہ, یہ آہیں بھرنے والوں کو ان آہوں میں, آنسوؤں میں, لمبے سجدوں میں, لمبے قیاموں میں, امن ہوا قانت آنا اللیل ساجدا وقائما یحذر الآخرت ویرجو رحمت ربی, لمبا قیام, لمبے سجدے, موٹے آنسو, ٹھنڈی آہیں, کیا چاہتے ہو؟ کیا چاہتے ہو؟ عہدہ مل جائے, کرسی مل جائے, حیثیت بن جائے, زمین کا ٹکڑا ہاتھ دس, یرجو رحمت ربی, ان لمبے سجدوں پر, لمبے قیاموں پر, موٹے آنسوؤں پر, ٹھنڈی آہوں پر سوائے اللہ کی رحمت سے اور کسی چیز کی امید نہیں. جہل اللیل فی لیلہم الگ, راتوں والوں کو راتوں کے رونے میں جو مزہ اور اس کی جو لذت, کہیں زیادہ کہیں زیادہ ان سے جو شاہی تھاٹوں میں, پھولوں کی بسیریوں میں, قسم قسم کے کی روشنیوں اور خوشبوؤں میں اپنی محبوبات اور اپنی معشوقات کے ساتھ راتیں گزارنے میں جن کو جو مزہ آتا ہے ان سے کہیں زیادہ. اسی لیے کہتے ہیں فکر بدلنا ہے, جب فکر بدلتا ہے نبی کی سوچ سوچ بن جائے, نبی کا غم غم بن جائے, نبی کے آنسو آنسو بن جائے, نبی کی محنت محنت بن جائے, نبی کی نماز نماز بن جائے, نبی کی تواضع تواضع بن جائے, نبی کا شکر شکر بن جائے, نبی کا تقویٰ تقویٰ بن جائے, اندر باہر ظاہر باطن, قلب قالب, نقل و حرکت نبی کے نمونے کے قریب چلتے جائے تو پھر ذائقہ بدلے گا. جیسے بخار والے کو جب بخار ہوتا ہے تو میٹھی چائے بھی کڑوی لگتی ہے, لیکن جب دوا استعمال ہوتی ہے اللہ فضل فرماتے ہیں, طبیعت نارمل ہو جاتی ہے, اب میٹھی میٹھی اور کڑوی کڑوی. اسی لیے حضور پاک صلی اللہ علیہ وسلم فرمایا, حب الدنیا راس کل خطیئہ, حب الدنیا راس کل خطیئہ, تمام گناہوں کی, تمام بے اصولیوں کی, تمام بے عنوانیوں کی, تمام معصیتوں کی, تمام بے ادبیوں کی, تمام পাওয়ানে কি তমাম হুকুম কো মাননে কি সারি বুনিয়াদ ও দুনিয়া কি মোহাম্মত হ্যাঁ। ইসিলিয়ে আপনি ফরমা থা মল বকর আখশা আলাইকুম মল বকর আখশা আলাইকুম, তুম ভুকে মরোগে, তুমারে ঘরো মে চুলে বুঝেঙ্গে, তুমারে বচ্চে তিল মিলায়েঙ্গে আর উনকে ভুক আয়ে, মুঝে ইসকা ডর নহীঁ হ্যায়। ওয়ালাকিন আখশা আলাইকুম আন তুসতাত দুনিয়া কামা বুসতাত আলা মান কানা ক্বাবলাকুম ওয়াতানাফাসুহা কামা তানাফাসুহা ওয়া তুহলিকুকুম কামা আহলাকাতহুম। আলা আলা ওয়াত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা সলাওয়াতুল্লাহি ওয়া সালামুহু আলাইহি। তুম ভুকে মর যাওগে, তোমারে ঘরোঁ কে চুলে বুঝ যায়েঙ্গে, তোমারে জোড়ে আর তোড়ে আর ঘোড়ে নহীঁ বনেঙ্গে, আর তোমারে পাশ শানদার কিসম কি সওয়ারিয়াঁ, আর তোমারে ঘরোঁ মে আলা কিসম কা ফার্নিচার নহীঁ হোগা। ইসকা মুঝে ডর নহীঁ হ্যায়, ইসকা ডর হ্যায় কি চারোঁ তরফ সে দুনিয়া আয়েগি, জেসে মদিনে ওয়ালোঁ কো কাহা থা ক্যা তো মদিনে কি ভূখ वो मदीने की प्यास। उस वक्त मैं कहा था एक वक्त आएगा शाम फतह होगा, इराक फतह होगा, वल मदीना तो खैरुल लहुम, वल मदीना तो खैरुल लहुम लो कानू यालमू। इस मस्जिद की तालीम, इस मस्जिद की दावत, इस मस्जिद में आखिरत के तस्किरे, इस मस्जिद के फिक्र को लेकर आलम में जाना, मदीने की गली कुचेर हर घर के हर फर्द का आलम की फिक्र के साथ चलना, खाना नहीं है भूखे रहेंगे, भूख ने खड़े होने से रोक दिया पत्थर मार देंगे, पैगाम पहुंचा के रहेंगे, ये तुम्हारे लिए बेहतर है उस शाम और इराक की फुकहात। इसलिए बिदात आती है, आजमाइशें आती है। सहाबाए किराम रिज़वान अल्लाह ताला अलैहिम की सारी कुर्बानियां, सारे मुजाहदे और उतना सारा होकर फिर रोना, फिर रो, हम तो न करके भी नहीं रोते, हम तो गुनाह करके भी नहीं रोते, वो तो हर हुक्म को ऊंची से ऊंची सतह, और सिद्दीक अकबर को रज़ी अल्लाह तआला अन्हु, और उमर फारूक को, उस्मान अली को, और अशरे मुबशरा को, और बदर वालों और अहद वालों को, हर तकाजे को ऊंची से ऊंची सतह के साथ पूरा किया है। अब फिर मैं तो मुनाफिक हो गया, मैं तो मुनाफिक हो गया, कौन कह रहा है। जिसके लिए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम फरमाते हैं सबके एहसानों का बदला दे चुका, अबू बकर के एहसानों का बदला नहीं दे चुका, जिसको अल्लाह सलाम के हलवा से जिब्रील अमीन के रास्ते से वो अबू बकर यूं कह रहे हैं मैं तो मुनाफिक हो गया, वो जमान नई नई दुल्हन शबे ज़ुफ़ाफ़ पहली रात मियां बीवी की मुलाकात, शादी का शौक, शादी की खुशियां सारी एक तरफ, जाना है टूर में जाना है সাহাবা কে বাকিয়াত কো উনকে মুজাহিদোন কো উনকি কুরবানিয়ো কো বয়ান করনে ওয়ালে কে লিয়ে বহুত আসান আর শুননে ওয়ালোন কে লিয়ে তো উসসে ভি জ্যাদা আসান ক্যা গুজরি হোগি আর কিনা মরাহিল সে গুজরে হোঙ্গে আর কিন হালাত সে দো চার হুয়ে হোঙ্গে লেকিন আল্লাহ কি বড়াই দিলো মে ইতনি উতরি হুই হ্যায় কে ইসকে মুকাবলে মে আনে ওয়ালি ভূখ প্যাস সর্দি গরমি আর আপনে দিনো মে উতরনে কে সাথ নবী কে নুমাইন্দে হ্যায় নবী কি নিয়াবত মে হ্যায় ইয়ে সওগাত হর এক কো মিল জায়ে কিসকে লিয়ে ইয়ে সওদা বহুত সস্তা হ্যায় সওদা বহুত সস্তা হ্যায় ইসিলিয়ে সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহ আজমাইন কি তমন্না পড়ো হম এক চিল্লা লাগা কে গেলি কে ভাই এক ওর পড়া দো জি হ্যাঁ তো এসা হ্যায় কে জি হ্যাঁ তো কি হ্যাঁ ইরাদা তো হ্যায় লেকিন মগর চুকে আগর কে জরা সা ও চিল্লে বড়ানে কি বাতে নেই আর উসকি তমন্না নেই খুদা মুঝে দশ দিন তক আদে দশ কি দশ আল্লাহ কি বড়াই হরেক কে দিল মে উতর যায় কিসকে লিয়ে থাকু বচু মরু খুদা দশ দিন তক আদে তো দশ কি দশ লাগা মেরে রুয়ে রুয়ে কে বরাবর জানে হ্যাঁ সব লগা আর সাহাবা মে এই জজ্বা ইউনি পেদা হুয়া থা छोटे बड़ों को देखकर चलते हैं नए पुरानों को देखकर चलते हैं मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने खुद अपने बारे में लवदित मुक्तला थुम्म अहया थुम्म उक्तला थुम्म अहया थुम्म उक्तला थुम्म अहया मेरी अंदर की चाहत हुजूर फरमा रहे میری اندر کی چاہت ہر ایک کے دل میں اللہ کی بڑائی اتر جائے ہر ایک ہدایت کی سہراب میں آ جائے ہر ایک کھڑے کھوٹے میں تمیز کرنے والا بن جائے ہر ایک اللہ کے حکموں کو کہ جتنے اللہ بڑے ہیں ان کا حکم بھی اتنا بڑا ہے اس کے لالچ میں اور ہر ایک اللہ کی نافرمانی سے اس ڈر کے ساتھ کہ جتنے اللہ بڑے ہیں اتنی ہی نافرمانی بڑی ہے ہر ایک اس کے لیے چلے میری دل کی تمنا اس محنت میں شہید کیا جاؤں پھر زندہ کیا جاؤں پھر شہید کیا جاؤں پھر زندہ کیا جاؤں ایک رواج میں 3 مرتبہ ایک رواج میں 7 مرتبہ ایک رواج میں 10 مرتبہ محمد صلی اللہ علیہ وسلم کی تمنا تربیت کیوں ہوتی ہے وہ سارے صحابہ کا جو مجمع بنا ہوا تھا جو قیامت تک آنے والوں کے لیے مشعل راہ ہے وہ یوں نہیں بنا تھا وہ محمد صلی اللہ علیہ وسلم کی رہبری میں بنا تھا ذائقہ میں نے کہا نا کہ جیسے طبیعت نارمل ہو تو ذائقہ صحیح ہو جاتا ہے ابھی تو ہمارے ذائقے بدلے ہوئے ہیں اسی لیے مولانا یوسف صاحب رحمت اللہ علیہ فرماتے تھے چلا لگا لیا 4 مہینے لگا لیے اجتماع میں شریک ہو گئے بیان کر دیا ہو گئی تقریر ملکوں میں ہوئے آئے فرماتے تھے اصل تو فکر کی تبدیلی ہے جتنی فکریں ہیں ساری فکروں سے یکسو ہو کر جیسے ہمارے حضرت جی رحمت اللہ نے فرماتے تھے کہ ہر آدمی کے پاس 2 قوتیں ایک فکر کی ایک عمل کی تمام فکروں سے نکل کر ایک فکر بنانے کے لیے کرنے کا پہلا جز لا الہ الا اللہ صرف اللہ کی ذات میں فکر مرکوز ہو جائے وہ اللہ کا حضر خوش ہوتے ہیں کہ جتنے اللہ کو محمد صلی اللہ علیہ وسلم نے راضی کیا ہے اتنا کسی نے نہیں کیا গ্রেটেস্ট রাজুল মোহাম্মদুর রাসূলুল্লাহ। তো মেরে মোহতরম দোস্ত আর বুজুর্গ, আল্লাহ তাআলা কাছে সবচেয়ে অপছন্দনীয় সবচেয়ে অপছন্দনীয় জিনিস হলো কেউ যদি নিজে তাকাব্বরি করে বড়াই করে, এটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় অপছন্দনীয় জিনিস। এই জন্য হাদিসের হাদিসে কুদসির মধ্যে আছে যে বড়াই যেটা এটা হলো আমার গায়ের চাদর, কেউ যদি সে বড়াই করলে সে যেন আমার চাদর ধরে টানলো, আমি তাকে টুকরো টুকরো করে দেব। জন্য মেরে মহতরম দোস্ত আর বুজুর্গ, আল্লাহ তাআলার বড়াই দাওয়াত এত পরিমাণে দিতে থাকা, এত পরিমাণে দিতে থাকা যে আল্লাহ তাআলা ছাড়া সব কিছুর বড়াই যেন অন্তর থেকে বের হয়ে যায়, সব কিছুর বড়াই যেন অন্তর থেকে বের হয়ে যায়। মেরে মহতরম দোস্ত আর বুজুর্গ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মর্যাদা আল্লাহ তাআলার কাছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে অবস্থান আল্লাহ তাআলার কাছে, এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে গ্রহণযোগ্যতা আল্লাহ তাআলার কাছে, এটা আজ পর্যন্ত দুনিয়াতে কেউ বায়ান করতে পারে নাই এবং কিয়ামত পর্যন্ত কেউ বায়ান করতে পারবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মর্যাদা এমন যে হযরত জিবরিল আলাইহিস সালাম যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে মিরাজে তশরিফ নিয়ে গেলেন, সিদরাতে মুনতাহা পর্যন্ত যখন পৌঁছলেন, পৌঁছার পরে জিবরিল আলাইহিস সালাম স্থির হয়ে গেলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একা যাইতে বললেন, অগ্রসর হইতে বললেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিল আলাইহিস সালামকেও সাথে যাওয়ার কথা বললে জিবরিল আলাইহিস সালাম বললেন যে এক চুল পরিমাণ যদি এই জায়গা থেকে আমি অগ্রসর হই, এক চুল পরিমাণ যদি অগ্রসর হই, তা আমার আল্লাহ তাআলার তাজাল্লিতে, নূরের তাজাল্লিতে আমার সবকিছু জ্বলে পড়ে সারখার হয়ে যাবে। হযরত জিবরিল আলাইহিস সালাম কেমন? হযরত জিবরিল আলাইহিস সালাম যেমনি ভাবে সমস্ত ফেরেশতাদের মধ্যে মর্যাদা সম্পন্ন, আর সবচেয়ে বড় দায়িত্ব আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামকে দিয়েছেন সেটা হলো আল্লাহ তাআলা থেকে খবর নিয়ে বান্দা নবী পর্যন্ত পৌঁছানোর জন্য আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামকে ব্যবহার করছেন। এত বড় মর্যাদা সম্পন্ন সাহাবী, উনিও যেখানে যাওয়ার পর সামনে আর অগ্রসর হইতে পারতেছেন না, সেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অগ্রসর হয়ে চলে যেতেছেন, মেরাজে যাইতেছেন, আল্লাহ তাআলার সাথে কথা হইতেছে। তো মেরে মহতরম দোস্ত বুজুর্গ, জিবরিল আলাইহিস সালাম কেমন ছিলেন? পায়ের থেকে মাথা পর্যন্ত হযরত জিবরিল আলাইহিস সালামের দূরত্ব হল 6000 বছরের রাস্তা, তাইলে এতখানি যদি লম্বা হয় তো চওড়া তো ওইরকমই হবে। এবং গায়ে শক্তি আল্লাহ তাআলা এমন দিয়েছিলেন যে জিবরিল আলাইহিস সালামের 600 পাখা আছে, এক একটা পাখার মধ্যে কত পর আছে, হাজার হাজার পর আছে। এক বস্তিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেওয়ার জন্য হুকুম দিলেন, তো জিবরিল আলাইহিস সালাম যে একটা পাখার একটা পর মাটির নিচ দিয়ে ঢুকায় দিলেন। 400,000 মানুষ ছিল, তাদের সাথে উট ঘোড়া বকরি লক্ষ লক্ষ ছিল, আরো ঘর বাড়ি কত কিছু ছিল, সবকিছু সহ একটা পরের উপরে উঠে নিয়ে গেলেন। এত পুরো উঠাইলেন যে তাদের চিৎকার আর তাদের চিল্লা চিল্লি আসমানে ফেরেশতারা শুনতেছিল। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, 600 পাখার মধ্যে এক একটা পাখায় 6000 করে পর, যার একটা পরের মধ্যে যদি এই শক্তি থাকে তাহলে 6000 পরের মধ্যে কি থাকবে? এক পাখার 6000 পরে যদি এই শক্তি থাকে তাহলে দুই পাখার শক্তি কত মানেক হবে? দুই পাখার শক্তি যদি এটা হয়ে থাকে তাহলে 600 পাখার শক্তি কি পরিমাণে হবে? মেরে মহতরম দোস্ত বুজুর্গ, এই জিবরিল আলাইহিস সালামও যখন আল্লাহ তাআলাকে স্মরণ করতে থাকেন, আল্লাহ তাআলাকে ইয়াদ করতে থাকে যে আল্লাহু আকবার আল্লাহ তাআলা বড়, এই আলোচনা এই ইয়াদ স্মরণ যখন করে জিকির যখন করতে থাকেন, আল্লাহর ভয়তে হযরত জিবরিল আলাইহিস সালাম ছোট্ট একটা বাবুই পাখির মতো হয়ে যায়। তাহলে চিন্তা করেন যে আল্লাহ তাআলা কতখানি বড়। এর আগে একটা কথা বলছিলেন যে শুধু আল্লাহ তাআলাকে বড় মনে করলেই হবে না, যথেষ্ট না, আল্লাহ তাআলা ছাড়া যা কিছু আছে সবকিছুকে ছোট মনে করতে হবে, নিজেকে নিজের সামনে সবকিছুকে ছোট প্রমাণ করতে হবে, ছোট মনে করতে হবে। যেমন একজন উস্তাদ একজন ছাত্রকে বলছে, মাঠের মধ্যে একটা দাগ দিছে, তো বলছে যে এটার কোনো হাত লাগাইতে পারবো না, এইটা ছোট করে দাও, হাত লাগানো ব্যতিরেকে ছোট করো। বলে যে আশ্চর্য কথা, হাতও লাগানো যাবে না, ছোট ছোট করতে হবে। ছাত্র সেরকম হুঁশিয়ার গেছিলেন, ব্রেনি খুব, বললেন যে এটা কোনো মুশকিল না। সেই ছাত্র ওই আগের দাগের মধ্যে হাত না লাগে পাশে উঠছে, বড় একটা দাগ দিয়ে দিছে, ওটা ছোট হয়ে গেছে। মেরে মহতরাম দোস্তার বুজুর্গ, যাদের কাছে দুনিয়া খুব বড় মনে হয়, যাদের কাছে রাজত্ব খুব বড় মনে হয়, যাদের কাছে সম্পদ খুব বড় মনে হয়, যাদের কাছে অনেক কিছুই অনেক অনেক বড় মনে, কোনো পোস্টকে যাদের কাছে বড় মনে হয়, তাদের জন্য জরুরি হইল যে আল্লাহ তাআলার বড়ার কথা এত বলতে থাকা যে বলতে বলতে বলতে বলতে তার তার নজরে এতদিন পর্যন্ত যা কিছু বড় মনে হইতেছিল এটা যেন তার নজরে ছোট মনে হইতে থাকে। যদি ছোট মনে না হইতে থাকে মেরে মহতরাম দোস্তার বুজুর্গ, আল্লাহ তাআলার সাথে তার যুদ্ধ শুরু হয়ে গেল, আল্লাহ তাআলা তাকে টুকরা টুকরা করে ছাড়বেন। যতজনে নিজেদের মধ্যে যতজনে অহংকারী হয়েছে, নিজেদের কাছে যাই যা কিছু আছে তাকে অনেক বড় মনে হয়েছে, মেরে মহতরাম দোস্তার বুজুর্গ, আল্লাহ তাআলা তাদেরকে ছাড়েন নাই। কমে সমুদকে আল্লাহ তাআলা ছাড়েন, কমে আগকে আল্লাহ তাআলা ছাড়েন নাই। যাদের না যাদের ধনী ছিল, মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের চেয়ে শক্তিশালীকে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। কওমে নূহের তাদের স্লোগান ছিল হলো যে আমরা সংখ্যাগরিষ্ঠ, সংখ্যাগরিষ্ঠ ঘটনাকে তারা অনেক বড় কিছু পাওনা মনে করছে, আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিছে। নবীকে হুকুম দিছেন যে প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা দুটো জিনিস দিছেন, একটা হলো দাওয়াত দিছেন আর একটা হলো কবুল, একটা দোয়ার মালিক বানাই দিছেন। যে দাওয়াতের মেহনত করতে থাকেন, দাওয়াতের মেহনত করতে করতে যদি প্রয়োজন হয়, প্রয়োজন মনে করেন, তাহলে এই কবুল দোয়াটা এইগুলিতে ছেড়ে দিয়ে। তো মেরে মহতরাম দোস্তার বুজুর্গ, নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার প্রথম দায়িত্ব পক্ষ থেকে প্রাপ্ত প্রথম দায়িত্ব যেটা, এটা আদায় করা শুরু করলেন। দিনে দাওয়াত দিলেন, রাত্রে দাওয়াত দিলেন, মাহফিলে মাহফিলে, মজলিসে মজলিসে যে যাওয়া দাওয়াত দিলেন, এক একজনের কাছে যে যাওয়া দাওয়াত দিলেন, দাওয়াতের যত সুযোগ আছে, যত রকমের সম্ভাবনা আছে, সমস্ত সুযোগ আর সম্ভাবনাকে নূহ আলাইহিস সালাম যখন শেষ করলেন, তখন এরপরে যখন তাদের কোনো পরিবর্তন হইল না, তা আল্লাহ তাআলার কাছে বললেন, আল্লাহ তাআলার কাছে বইলা ওই কবুল দোয়াটার গুলি যেটা ছিল ওটাকে ছেড়ে দিলেন। আল্লাহ তাআলার সংখ্যাগরিষ্ঠতার বড়াই আর অহংকার যাদের মধ্যে ছিল তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন। ফেরাউনের কাছে ওইটাই ছিল, তাদের সংখ্যাগরিষ্ঠতার বড়াই ছিল, বলে যে এই তো মাত্র কয়েকজন, লাশিজি মাতুন কালিল, বলে মুষ্টি বলে কয়েকজন এরা, আমরা অনেক, আমাদের কাছে শক্তি, আমাদের কাছে ফৌজ, আমাদের কাছে হাতিয়ার, আমাদের কাছে রাষ্ট্রীয় শক্তি, সবকিছু আমাদের কাছে, জনবল ধনবল সবই আমাদের কাছে, এরা হলো সামান্য। এর বস্ত্র আব্দস্তার বুজুর্গ, আল্লাহ তাআলার কাছে এটা বড় অপছন্দ। নিজেকে যে কোনো ভাবেই, যে কোনো জিনিসের সম্পৃক্ততার কারণে নিজেকে বড় মনে করা আল্লাহ তাআলার কাছে অপছন্দীয়, অপছন্দনীয়। আল্লাহ তাআলা ফেরাউনকে ধ্বংস করে দিলেন। মেরে মহতরাম দোস্তার বুজুর্গ, অপরদিকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরতকে পড়ে, মক্কাতে যতদিন পর্যন্ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন, এতদিন পর্যন্ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহনত, এতদিন পর্যন্ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজাহাদা, এতদিন পর্যন্ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুরবানি, নির্যাতনের কোনো নির্যাতন, বাধার উপরে বাধা, আপন পর সকলেই বিপক্ষে, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছু হননি, চলতেছেন। মদিনাতে গেলেন, একই নিয়ম, একই গতি, একই সবকিছু, ওই দাওয়াত, ওই মেহনত, কখনো দাওয়াত দিতে দিতে বদরে যে হাজির, কখনো ওহদে যে হাজির, কখনো বনি মুস্তালাকার মোকাবেলা, কখনো জাতুর রেখা, চলতে চলতে সাহাবাদের পা ফেটে রক্ত বের হইতেছে, পা পা ব্যান্ডেজ করার মতো কিছু নাই, শরীরের কাপড় ছিঁড়ে ছিঁড়ে তারা ওনাকে পাকে বাঁধতেছে, কখনো এই যুদ্ধ এই মোকাবেলা, কখনো এই মোকাবেলা, কখনো এইখানে দাওয়াত, কখনো এইখানে দাওয়াত, দাওয়াত দিতে দিতে, দাওয়াত দিতে দিতে, মেরে মহতরাম দোস্তার বুজুর্গ, আল্লাহ তাআলা একদিন ওই সময় নিয়ে আসলেন সামনে, ওই জিনিসটা আল্লাহ তাআলা সামনে করে দিলেন যে মক্কা থেকে চলে যেতে হয়েছিল, ওই মক্কাতে বিজয়ী বিজয়ী বেশে প্রবেশ করতেছেন, বিজয়ী বেশে ওই মক্কাতে প্রবেশ করতেছেন মেরে মহতরাম দোস্তার বুজুর্গ। কিন্তু দুনিয়ার মানুষেরা মনে করতেছে বিজয়ী বেশে, বিজয়ী বেশে প্রবেশ করতেছেন, বিজয় হয়ে প্রবেশ করতেছেন, এটা তো ঠিক আছে, কিন্তু বিজয়ী বেশ যেটা, এটা নবীর কাছে ছিল না, নবীর বিজয়ী বেশ যেটা, বিজয়ী মিছিল যেটা, এটা ছিল অন্যরকম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন আরবি তাজি ঘোড়াতে বসেন নাই, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে কষ্টদায়ক বাহন উটনির উপর বসছেন আর মাথাকে এমন নিচা করছেন যে মাথার কপাল কপাল উটের গলার সাথে যে মিলে রয়েছে। আর জমানে হল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদা আনতা যাওয়াদা ওয়া রাসুলুহু আবদা ওয়া হাযামা লা হিসাবা ওয়াহদা, যে আল্লাহ যিনি সর্বশক্তিমান সবচেয়ে বড়, যার শক্তি শক্তি সবচেয়ে চলে সব জায়গায় চলে, যার শক্তির মোকাবেলা কেউ করতে পারে না, ওই শক্তিশালী রব আমাকে এই মক্কাতে প্রবেশ করাই দিয়েছেন। ওই রব যে ওয়াদা করছিলেন ওই ওয়াদাকে রব পুরো করছেন। মেরে মোহতরম দস্তর বুজুর্গ, দাওয়াতের সাথে সাথে তালিমের হালকার মধ্যে বসে এই জিনিসটাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে শিখানোর জন্য, অন্তরে গেঁথে দেওয়ার জন্য চেষ্টা করতেছিলেন যে আল্লাহ তাআলার ওয়াদার উপরে ইয়াকিন করো, আল্লাহ তাআলার ওয়াদার উপরে ইয়াকিন পয়দা হয়ে যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে প্রকাশ্যে বলতেছে যে আল্লাহ তাআলা তার ওয়াদাকে পুরো করছেন, যে ওয়াদার ইয়াকিন আমার ছিল। মেরে মোহতরম দস্তর বুজুর্গ, মানুষ যখন দাওয়াতের মেহনত করতে থাকবে, কোরবানির সাথে মুজাহাদার সাথে, কোরবানি মুজাহাদার শব্দ বলা তো খুব সহজ, শোনা তার চেয়ে বেশি সহজ। মেরে মোহতরম দস্তর বুজুর্গ, কোরবানি আর মুজাহাদাও তো সহজ না। যেই কোরবানি মুজাহাদা করতে করতে মাতৃভূমিকে ছেড়ে যেতে বাধ্য হইলেন, মদিনাতে যাওয়ার পরেও কোনো সুখের নাগাল পাইলেন না, সেখানে সুখ তালাশ করলেন না, সেখানে সুখের পিছে পড়েন নাই, সেখানে কোরবানি মুজাহাদা করতে করতে এগারো ঘরে না খাওয়া, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, একটা চাঁদ দেখছি, দুইটা চাঁদ দেখছি, দুই মাসে তিনবার করে নতুন চাঁদ দেখছি, কিন্তু নবীর ঘরে কোনো আগুন জ্বলেনি। মেরে মোহতরম দোস্তরা বুজুর্গ, নবীর ঘরের না খাওয়া, সাহাবাদের ঘরের না খাওয়া, সাহাবাদের বাচ্চাদের না খাওয়া, সাহাবাদের সাহাবিয়াদের না খাওয়া, এর মধ্যে তাকাজা তাকাতের মধ্যে তাকাজা, কোন তাকাজাতে সাহাবা পিছে নাই, কোন তাকাজাতে সাহাবা পিছে নাই, যখনই যে তাকাজা সাথে সাথে ওই তাকাজার জন্য লাভবাই, কারো বাড়ি বাড়িতে যে খবর দেওয়ার দরকার ছিল না, কারো হাতে পায়ে ধরার কোনো দরকার ছিল না, শুধু একটু আওয়াজই যথেষ্ট ছিল, ইয়া খাইলুল্লাহির কবি, এ অবস্থা এমন আওয়াজ ছিল যে আমার সাহাবাদের অন্তরকে তৈরি করে দিত আল্লাহ রাস্তাতে যাওয়ার জন্য, বের হয়ে যাওয়ার জন্য, এক চিল্লার জন্য, তিন চিল্লার জন্য, নির্দিষ্ট কোনো সময়ের জন্য, সম্পূর্ণ রকমের ব্যবস্থার সাথে না, কখনো না। পেটে না খাওয়া, ক্ষুধায় ভরা পেট, কোমর সোজা করার জন্য পাথর মানতেছে, ঘরের বাচ্চারা না খেয়ে আছে, বাবনেরা না খেয়ে আছে, বৃদ্ধ বৃদ্ধা মা বাপেরা না খেয়ে আছে, আর সাহাবি দিনের তাকাজা পুরা করার জন্য চলতেছে, দিনের কি তাকাজা? মেরে মোহতরম দস্তর বুজুর্গ, নবী এবং সাহাবাদের কোরবানির সমন্বয় তাকাজা হল, কোরবানি হল ওই তাকাজাকে পুরা করার জন্য, যেই তাকাজা হল মানুষের অন্তরে আল্লাহ তাআলা গো এই কথাটা কি করে পড়া হয়। দুনিয়ার সবকিছু ছোট, রাজত্ব ছোট, সম্পদ ছোট, বড় বড় পোস্ট আর পজিশন ছোট, সবকিছু ছোট, আল্লাহ তাআলা বড়, এবং যেমনিভাবে আল্লাহ তাআলা বড় অনুরূপভাবে আল্লাহ তাআলার রেজা বড়, অনুরূপভাবে আল্লাহ তাআলার প্রতিদান বড়, বিনিময় বড়, আল্লাহ তাআলা যে নিয়ামত দেবেন এটা বড়, এই কথাটা মানুষের অন্তর মধ্যে বসে, আর এটা অতদিন পর্যন্ত সম্ভব না, যতদিন পর্যন্ত মানুষের অন্তরের মধ্যে দুনিয়ার প্রতি মহব্বত থাকবে, দুনিয়ার প্রতি আকৃষ্ট থাকবে অন্তর। কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, হুব্বু দুনিয়া রাসুকুল খাতিয়াতিন, দুনিয়ার মহব্বত হলো সমস্ত গুনাহের জড়, সমস্ত গুনাহের জড়। যার অন্তরের মধ্যে দুনিয়ার প্রতি আকৃষ্টতা আছে, যার অন্তরে দুনিয়ার মহব্বত আছে, মিথ্যা তার জন্য কোনো মুশকিল না, জুলুম নির্যাতন হক নষ্ট করা আল্লাহর হুকুমকে ভাঙা বেপর্দায় চলা এটা কোনো কিছুই তার জন্য মুশকিল না, সব কিছু তার দ্বারা হবে। তো মেরে মোহতরম দস্তুর বুজুর্গ, দুনিয়ার মহব্বতকে বের করে আল্লাহ তাআলার বড়াইকে অন্তরে ভরার মেহনত, এক চিল্লা না, দুই চিল্লা তিন চিল্লার মেহনত না, মেহনত হল ফিকিরের পরিবর্তনের মেহনত, চিন্তা ভাবনা চিন্তা চেতনার পরিবর্তন। এতদিন পর্যন্ত যেই জিনিসের মধ্যে নিজেদের কামিয়াবের সফলতার ব্যাপারে চিন্তা করত, ফিকির করত, ওই চিন্তা ফিকিরের পরিবর্তন করে চিন্তা এর উপরে আমরা আসতে হবে, এর উপরে স্থির হইতে হবে যে আল্লাহ তাআলা বড়, এটা যদি আমার অন্তরে আসে এবং আমলের দ্বারা আল্লাহ তাআলার বড়কে যদি প্রমাণ করাতে পারি, তাইলে আল্লাহ তাআলা আমার জন্য কামিয়াবের ফয়সালা করবেন। এই ফিকিরটার পরিবর্তন আনয়ন করা, পরিবর্তন আনয়ন করা। মেরে মহতারাম দোস্তার বুজুর্গ বলেন যে এখন তো আমরা কেউ যদি এক চিল্লা দেয় আর যদি কোন রকম খালি তিন চিল্লা দিতে পারে, তাইলে তাকে কে পায়? তার কথাবার্তা জানি আলাদা, তার কথাবার্তা শুনি আলাদা, আর কেউ যদি বায়ান করতে পারে তাহলে তো সে তো একেবারে আসমানে উড়ে গেল। মেরে মহতারাম দোস্তার বুজুর্গ এগুলো ছিল না সেখানে, ওইখানে ছিল যে মানুষের দিলের মধ্যে আল্লাহ তাআলার বড়াই কি করে পাওয়া হয়, মানুষ আল্লাহর হুকুমকে কি করে পুরা করে, মানুষ আল্লাহ তাআলার হুকুমকে কি করে পুরা করে। এইভাবে করতে করতে যখন মদিনার ঘরে সমস্ত ঘরে না খাওয়া চলতেছে, সমস্ত ঘরে ঘরে যখন না খাওয়া চলতেছে, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত সাহাবীদেরকে যারা আওয়াজ পাওয়া মাত্র, আওয়াজ পাওয়া মাত্র নতুন স্ত্রীকে ছেড়ে, সদ্য বিবাহিতা স্ত্রী তাকে তাকে ছেড়ে আল্লাহর রাস্তাতে বের হয়ে আসতেছে, তাদেরকে বলতেছে মাল ফাকরা আকশা আলাইকুম, দারিদ্রতাকে নিয়ে তোমাদেরকে তোমাদের ব্যাপারে আমি কোনো ভয় করি না, দারিদ্রকে নিয়ে দারিদ্রতাকে নিয়ে তোমাদেরকে তোমাদেরকে তোমাদের তোমাদের ব্যাপারে দারিদ্রতা নিয়ে তোমাদের ব্যাপারে আমার কোনো ভয় নাই, যে তোমরা না খেয়ে থাকবা, তোমরা অভাবে পড়ে যাবা, তোমাদের মধ্যে অভিযোগ আসবে, এটা এটা নিয়ে কোনো ভয় করে না। সাহাবাদের ছিল না, কোন সাহাবির কোন শেখার ছিল না। আমি ভয় করতেছি তোমাদের জন্য একটা জিনিস, সেটা হলো দুনিয়ার সম্পদের ঢাকনা তোমাদের সামনে খুলে পড়বে, যেমনিভাবে তোমাদের অতীতে যারা ছিল তাদের সামনে সম্পদের ঢাকনা খুলে পড়ল। যখন তাদের সামনে সম্পদের ঢাকনা খুলে পড়ল, তখন তোমার সম্পদকে পাওয়ার জন্য, কক্ষিগত করার জন্য, সম্পদকে জমা করার জন্য তোমরা প্রতিযোগিতা শুরু করবা। যখন এই সম্পদের জন্য প্রতিযোগিতা শুরু হবে, তখন আল্লাহ তাআলা তোমাদেরকে ধ্বংস করে দেবেন, যেমনিভাবে অতীতের যারা ছিল তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। মেরে মহতরম দস্তর বুজুর্গ, দারিদ্রতা কোনো ভয়ের ব্যাপার না, দারিদ্রতা তো জান্নাতের প্রতীকের পথ প্রতীক আরো হালকা করে দেয়, হালকা করে দেয়। মেরে মহতরম দস্তর বুজুর্গ, সাহাবারা এইভাবে কোরবানি করছেন, তাদের সামনে দুটো জিনিস ছিল, একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা সবচেয়ে বড়, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর একটা জেন্দিকে হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, দুনিয়াতে কিভাবে চলবে, আল্লাহ তাআলা বড় এটা কিভাবে প্রমাণ দেবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা অনুযায়ী প্রমাণ দেবে। মেরে মহতরম দোস্তার বুজুর্গ, এমন না যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর সাহাবাদেরকে নিয়ে যেই জামানাতে এরকম কষ্ট করতেছিলেন, এরকম যে কষ্ট যে জামানাতে করতেছিলেন, ওই সময় নাউজুবিল্লাহ আল্লাহ তাআলা কোনো সমস্যায় ছিলেন যে ওনাদেরকে সাহায্য করতে পারেন নাই, বরং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরিল আলাইহিস সালামকে পাঠাইছেন যে হে নবী, এই মদিনার দুই পাশের পাহাড়গুলোকে, মদিনার দুই পাশের পাহাড়গুলোকে আমি সামনের করে দেব, যে সামনের পাহাড় আপনি যেখানে যাবেন সেখানে আপনার সাথে সাথে চলতে থাকবে, আপনাকে আমি বাদশাহী সুলভ নবতি দিতে চাই, যদি আপনি চান বাদশাদের মতো নবতি করবেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে না, আমি এটা চাই না, আমি গোলামদের মতো নবতি করতে চাই, গোলাম নবী হইতে চাই, আমি আল্লাহর গোলাম হয়ে দুনিয়াতে জীবন যাপন করতে চাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করে গেছেন, দেখো তোমাদের সামনে সম্পদের ঢাকনা ঢাকনা খুলে পড়বে, তোমরা ওই সময় দুনিয়াকে খুব ভয় করো, আর একটা মহিলাদের থেকে তোমরা সতর্ক থেকো, পত্তাকুর দুনিয়া অত্যাকুর নেশা। মেরে মহতরম দোস্তার বুজুর্গ, আর এক সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবাদেরকে বলতেছেন, ওই সমস্ত সাহাবি যাদের সামনে আর কোন জিনিস নাই, সারা দুনিয়ার মানুষের অন্তরের মধ্যে আল্লাহ তাআলার বড়ত্ব কি করে পাওয়া হয়, আল্লাহ তাআলাকে এমন ভাবে ভয় কি করে করতে পারে, যেইভাবে ভয় করলে আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী চলা সহজ হয়, আরে আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী চলেই তারা ক্ষান্ত না হয়, বরং আল্লাহ তাআলার হুকুমকে পুরো করে এমন ভাবে কাঁদতে থাকে যেমন নাকি ফকির পাশালের সামনে যে কাঁদে। তাই সুবেন সাউরি রহমতুল্লাহ বলছেন, আল্লাহওয়ালাদের রাত কান্নাকাটি তাদের কাছে এমন মজা, এমন লোভনীয় না, এমন আকর্ষণীয়, ওই সমস্ত লোকদের চেয়ে বেশি মজা পায় তারা, ওই সমস্ত লোকদের চেয়ে বেশি আনন্দ পায় যারা নাকি উদর পুরা খাইছে, দামি দামি কাপড় পরা, দামি দামি বাড়ি, দামি দামি বিছনা আর দামি দামি খাট, আর সেখানে তার সবচেয়ে আদরের ভালোবাসার লোকটা, তার মহিলাটা তার পাশে, এটা তখন আনন্দ পাইতেছে, তার চেয়ে লক্ষ লক্ষ কোটি কোটি হাজার হাজার গুণ কোটি আনন্দ পায় ওই আল্লাহওয়ালা, যে দিনের বেলা দাওয়াত দিতে দিতে আল্লাহ তাআলার পড়ার কথা বলতে বলতে ক্লান্ত শ্রান্ত হয়ে চুর চুর হয়ে গেছে, সে যখন রাত্রিতে হাত উঠায় আর মোটা মোটা চোখের পানি যার বইতে থাকে, তার অন্তরের আনন্দটা ওই লোকটার পার্থিব আনন্দের চেয়ে অনেক বেশি। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, আজকে তো আমাদের কাছে আনন্দ নাই, রাত্রিবেলার কান্নাকাটি আমাদের কাছে আনন্দের ব্যাপার না, আনন্দের কারণ না। কারণ হইল কি, রাত্রিবেলার কান্নাকাটিতে আনন্দ তো সেই পাবে যে দিনের বেলা নিজেকে ক্লান্ত করে একবারে মাটির সাথে মিশাই দিছে, কখনো এগুলি কখনো ওইগুলি, কখনো এই পাড়া কখনো ওই পাড়া, কখনো এই অঞ্চল কখনো ওই অঞ্চল, চষে বেড়াইতেছে যে মানুষের অন্তরে আল্লাহ তাআলার বড়াই কি করে পয়দা হয়, আর মানুষের অন্তরে আল্লাহ তাআলার ওয়াদার একিন কি করে পয়দা হয়। আরে তারা তো আল্লাহর হুকুম পুরা করে কাঁদতে কাঁদতে বুকের চোখের পানি দিয়ে বুক ভাসাইতেছে, বলে যে দেখেন সিরাত সাহাবাদের, দেখেন সিরাত আনসার আর মুহাজিরদের, দেখেন সিরাত আবু বকর উমর উসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনদের, দেখেন সিরাত আশারে মুবাশশারাদের, তারা কিভাবে রাত্রিতে কাঁদছেন, রাত্রিতে কাঁদছেন, কারণ কেন কাঁদতে পারছেন, এই কান্নার মধ্যে তাদের একটা আনন্দ ছিল, বলে তারা তো নেক কাম করে আল্লাহর হুকুম পুরো করে করে কাঁদছেন, দিনের টাকাটাকে পুরো করে করে তারা কাঁদছেন, এখন তো আমরা ঘোড়া করেও কাঁদতে পারি না, ঘোড়া করলে অন্তরে ভয় পয়দা হয় না। কারণ হলো ওই দুই জিনিস, যেই দুই জিনিসের দ্বারা মানুষের অন্তর তৈরি হয়, ওই দুই জিনিসের অভাব, একটা হল আল্লাহ তাআলার বড়াইকে প্রতিষ্ঠিত করার জন্য ওই পরিমাণে কোরবানি মুজাহাদার দাওয়াত আমাদের জীবনের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে নাই, আমরা আলাদা হয়ে গেছি, আর একটা হলো ওই তালিমের থেকে আমরা আলাদা হয়ে গেছি, যেই তালিমের দ্বারা আল্লাহ তাআলার ওয়াদার একিন দিলের মধ্যে পাওয়া হয়। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন, শোনো এক সময় আসবে যখন তোমাদের হাতে ওই শাম বিজয় হবে, ইরাক বিজয় হবে, ইরান বিজয় বিজয় হবে, ভবিষ্যৎবাণী করতেছেন সাহাবাদের সামনে আর ওনাদের অনেকের সামনে এটা হয়েছে, তখন কি বললেন নবীজি, ওয়াল মাদিনা তো খায়রুন লাকুম খায়রুন লাহুম, ওই জামানতে যারা আছে তাদের জন্য এই মদিনা তাদের জন্য অনেক উত্তম, মদিনা তাদের জন্য আদর্শ হবে। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, নবীর জামানার মদিনাতে কি ছিল, নবীর জামানার মদিনাতে না খাওয়া ছিল, মসজিদে নববীতে আমলে ভরা ছিল, তালিমের হালকায় ভরা ছিল, যেই তালিমের দ্বারা মানুষের দিলের একিনকে পরিবর্তন করার জন্য চেষ্টা করা হইতেছিল, দাওয়াতের দ্বারা আল্লাহ তাআলার বড়াই দিলের মধ্যে ভরা বসানোর জন্য চেষ্টা করা হইতেছিল। মেরে মহতরম দোস্তের বুজুর্গ, ওই নবীজির জামানার মদিনা, ওই সম্পদের জামানার ধূম পারস্যের থেকে উত্তম বলতেছেন নবী। মেরে মহতরম দোস্তের বুজুর্গ বলেন যে এই দাওয়াতের মেহনতের দ্বারা এইটি হল আমাদের মাকসাদ, এইটি চাওয়া হইতেছে, এক চিল্লা দুই চিল্লা আর তিন চিল্লার কোনো কথা না, কথা হল যে আমার দিলের মধ্যে আল্লাহ তাআলার বড়াই কতখানি পয়দা হয়েছে, আল্লাহর গায়ের আমার কাছে কতখানি নিকৃষ্ট মনে হইতেছে, আল্লাহ তাআলার ওয়াদার একই আমার দিলের মধ্যে কি পরিমাণে বসছে। তাই হাজরত রহমতুল্লাহ রায় বলতেন যে কাম কান্নাওয়ালার দেখা উচিত যে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক কি পরিমাণে তৈরি হয়েছে, কি করছি, কতদিন যাবৎ লেগে আছি, এতে কোনো বড় কথা না, বড় কথা হলো আল্লাহ তাআলার সাথে সম্পর্ক কতখানি পয়দা হয়েছে। মেরে মহতরম দোস্তের বুজুর্গ, সময় অনুযায়ী সম্পর্ক পয়দা হবে না, সম্পর্ক পয়দা হবে কোরবানি অনুযায়ী, যে যতখানি কোরবানির সাথে এই সময়কে আল্লাহ রাস্তাতে লাগাইতে থাকবে, আল্লাহর বড়াই বরত্ব সারা দুনিয়ার মানুষের মধ্যে পয়দা হয়, যতখানি কোরবানির সাথে লাগবে এতখানি আল্লাহ তাআলার সাথে সম্পর্ক তার পয়দা হবে। বলে যে আমরা তো কিছুদিনের জন্য চিল্লা তিন চিল্লার জন্য প্রস্তুতি নিয়ে আসি, এটা যখন শেষ হয়ে যায়, যদি পাঁচ দিন দশ দিন আর এক চিল্লা বাড়ানোর কথা বলা হয় তখন কি বলে? মেরে মন্ত্রাম দোস্ত বুজুর্গ, আসল কথাটা তখন বের হয়। হ্যাঁ দরকার উচিত, হ্যাঁ কিন্তু সামান্য একটু সমস্যা। মেরে মহতারাম দোস্তর বুজুর্গ, এই বইলে আমরা আমাদেরকে বাঁচাই নিয়ে যাই। মেরে মহতারাম দোস্তর বুজুর্গ, এই যেটা যার অন্তর ভিতরের অবস্থা থাকবে, যে টাকা যা আছে সে তৈরি না, টাকা যা আছে সে তৈরি না, কেন সে তৈরি না, এইটি হলে আলামত হলো যে তৈরি না এই জন্যেই যে দুনিয়ার মহব্বত থেকে সে এখনো নিজেকে মুক্ত করতে পারে নাই। দোকান পিছনের থেকে তাকে টানতেছে, চাকরি তাকে টানতেছে, ব্যবসায় তাকে টানতেছে, মেরে মহতারাম দোস্তর বুজুর্গ তার ওই মহব্বত থেকে এখনো মুক্ত হইতে পারে নাই, এই জন্য টাকা যা আছে সে তৈরি হইতে পারতেছে না। মেরে মহতারাম দোস্তর বুজুর্গ, যারা টাকাটাকে পুরা করছিলেন, পুরা করতে করতে তাদের নিজের মধ্যে তো নিজের মধ্যে তাদের এমন পরিমাণে বিনয় পয়দা হয়েছে যে নিজেকে তারা নিকৃষ্ট থেকে নিকৃষ্ট মনে করতেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত মানুষ, যেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদার কথা নবীর আলোচনার দ্বারা বুঝে আসে, নবী বলছেন যে আমি সকলের হককে আদায় করছি, আমি আবু বকরের হককে আদায় করতে পারি না, আল্লাহ তুমি আবু বকরের হককে আদায় করে দিও। আবু বকর ওই সাহাবি, ওই ব্যক্তিত্ব যার কাছে আল্লাহ তাআলা জিবরিল আলাইহিসসালামের মাধ্যমে সালাম পাঠাইছেন, এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কুরবানি করার পরেও নিজেকে মুনাফিকের ভয় করতেছে যে আমিও তো তাইলে মুনাফিকদের মধ্যে একজন, আমিও তো মুনাফিক হয়ে গেছি। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, আমার মেহনত আমার জন্য কাজে আসবে কি না আসবে কি আসবে না তার আলামত হইল আমার মেহনতের পরে আমার ভিতরে কি তৈরি হইতেছে, বিনয় আসতেছে না অহংকার আসতেছে, তাকাপুরি বড়াই পয়দা হইতেছে। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, যাচাই যার যাচাই করার সুযোগ তার হাতেই আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, আমি আমার নিজেকে যাচাই করতে পারবো। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, দিনের টাকা টাকা ভালো লাগে না, নামাজের মধ্যে মজা নাই, জিকিরের মধ্যে কোনো স্বাদ নাই, মেহনতের মধ্যে কোনো একাগ্রতার কার্যন্ত নাই, কারণটা কি? কারণ হইল ভিতরের অসুস্থতা। মানুষ যখন শারীরিকভাবে যখন অসুস্থ হয়ে যায়, জ্বর হয়ে যায়, তখন মিঠা জিনিস তার কাছে তিতা লাগে, আবার যদি চিকিৎসা হওয়ার পরে জ্বর পড়ে যায় সুস্থ হয়ে যায়, তো দুই দিন আগে যেটা তিতা লাগতেছিল আজকে ওই মিঠাটা মিঠেই লাগতেছে, দুই দিন আগে যেটাকে যে তিতাটা মিঠে লাগতেছিল আজকে ওই তিতাটা তিতেই লাগতেছে। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, এই রোগ থেকে বের হওয়ার রাস্তা যেটা, সেটা হলো সমস্ত নবীরা যে রাস্তা নিয়ে এসেছেন ওই রাস্তা, সেটা হলো আল্লাহ তাআলার বড়ের দাওয়াত দিতে থাকা, আল্লাহ তাআলার বড়ত্বের দিকে মানুষদেরকে ডাকতে থাকা, আল্লাহ তাআলা বাদে যা কিছু আমাদের নজর আসতেছে এদের মধ্যে থেকে যার কাছে যেটা বড় মনে হইতেছে তার কাছে যে ওইটাকে অস্বীকার করে আল্লাহ তাআলা বড় এটাকে স্বীকার করানোর জন্য চেষ্টা করা, তাইলে আমাদের ভিতর সুস্থ হবে। ভিতর যখন সুস্থ হবে তখন নামাজ জানতার হবে, নামাজের মধ্যে আমরা মজা পাবো, জিকিরের মধ্যে দিল লাগবে, তখন দোয়ার সময় হাত উঠাইতে মনে চাইবে, আল্লাহ তাআলার কাছে কাঁদতে মনে চাইবে, এখন তো কাঁদতেও মনে চায় না, কারণ ভিতর অসুস্থ। সব কিছু সম্পর্ক ভিতরের সাথে, মানুষ তাদের ব্রেনের পিছনে চলে না, মনের ভিতরে যা আছে তার পিছনে মানুষ চলে, বুঝাইতেছে মায়ে বুঝায়, বাপে বুঝায়, ভাইতে বুঝায়, বন্ধু বান্ধবে বুঝায়, শেষ পর্যন্ত কি বলে, তোমরা যা বলতেছ তা আমিও বুঝতেছি কিন্তু আমার পক্ষে এটা ছাড়া সম্ভব না, মনের ভিতরে ঢুকছে। মানুষ কার তাবে হয়ে চলে, কার তাবে হয়ে চলে, মনের তাবে হয়ে চলে। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, ওইটার নামই হলো দিল, ওইটার নামই হলো কলব, ওইটার মধ্যে যদি আল্লাহকে আল্লাহর বড়াইকে বসানো যায় তাহলে আল্লাহ তাআলাকে বড় মাইনেই দুনিয়াতে মানুষ চলতে পারবে। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, এই সাহাবারা এমন কিভাবে হয়ে গেলেন, হয়ে গেলেন এর জন্য তারা বড়কে মানতে মানতে চলতেছিলেন, বড়র পিছনে পিছনে চলতেছিলেন, বড় যা মা বলতেছিলেন ওইটা তারা শুনতে শুনতে চলতেছিলেন। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, সাহাবাদের কাছে নিজেদের জীবন এমন এমন বেদামি কি করে হয়ে গেল, বলেন যে তারা তো নবী সবচেয়ে তাদের মধ্যে বড় ছিলেন, আমাদের নবী সাহাব আমাদের মধ্যে শুধু বড় না, সমস্ত নবীদের চেয়ে বড়। আমাদের নবীর আশা কি ছিল, কি বলতেন, আমি চাই আমাকে একবার কতল করে দেওয়া হোক, আবার জীবিত হই, আবার কতল হই, আবার জীবিত হই, আবার কতল হই। এক রেওয়াজের মধ্যে তিনবার আছে, আরেক রেওয়াজে সাতবার আছে, আরেক রেওয়াজে দশবার নবী আশা করছেন যে আমার মনে চায় যে আমাকে কতল করে দেওয়া হোক আল্লাহর রাস্তা, আল্লাহর বড়াই দুনিয়াতে প্রতিষ্ঠিত করতে যে আমাকে কতল করে দেওয়া হোক, আবার আমি জীবিত হই, আবার কতল করা হোক, আবার জীবিত হই, আবার কতল করা হোক। এইভাবে দশবার পর্যন্ত নবী আশা করছেন। তারা তাদের বড়কে দেখে চলতেছিলেন, এই জন্য তাদের মধ্যেও নিজের জানের কোনো মায়া ছিল না, নিজের সংসারের প্রতি কোনো মোহ ছিল না, দুনিয়ার প্রতি কোনো আকৃষ্টতা ছিল না, তারা তো তাদের বড়কে দেখে চলছিলেন। এই জন্য তাদের জন্য এটা সহজ হয়ে গেছিল, ওই পর্যন্ত তারা পৌঁছতে পারছিলেন, আল্লাহ তাআলার বড় সন্তুষ্টি তারা দুনিয়াতে অর্জন করছেন। মেরে মহতরম দোস্তার বুজুর্গ, আমাদের জন্য রাস্তা এইটাই যে আমরা ইনশাআল্লাহ জান মালকে নিয়ে কোরবানির সাথে আল্লাহ তাআলার বড়াই দাওয়াত দিয়ে সারা দুনিয়াতে চলবো, চলবো তো ইনশাআল্লাহ, কি বলেন ভাই? মেরে ভাইও দোস্ত আজিজ বুজুর্গ, আল্লাহ করে হামারে দিলো মে ইয়ে বাত উতর জায়ে, সবসে পহলে কহনে ওয়ালে কে খুদা করে ইয়ে আওয়াজ দুনিয়া কি চার সিমতো মে বসতে ওয়ালে হর ফর্দ বশর কে দিল মে খুদা আপনে করম সে উতার। ইনসান হে আশরফুল মখলুকাত হে, ফির মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নুমাইন্দে আপকে উম্মতি হে, এক জিম্মেদারি দি হে, উসি কে লিয়ে দুনিয়া মে ভেজে গয়ে হে, ইন্নামা বুইসতুম, তুমি ভেজে হুয়ে আয়ে হো জমিনো কে টুকরো কে লিয়ে, সর চাঁদি কে টুকরো কে লিয়ে, আপনি হজ্জতে বানানে কে লিয়ে। মহারাজ শিব সাহেব রহমতুল্লাহ আলাইহি ফরমাতে থে, ইয়ে কাম তো ইয়ে হজ্জতে বানানে কা কাম নহীঁ হে, জিন পে জো হজ্জত হো ও আপনি হজ্জত ইস মেহনত মে মিটা লে। ইসিলিয়ে সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহ আজমাইন কি সিরাতে মুবারকা আর দাওয়াত ইয়ে মেহনত, আল্লাহ আকবার। মাওলানা ইয়াস সাহেব রহমতুল্লাহ ফরমাতে থে, ইস মেহনত কে সো হিসে উনমে কা এক হিসা, উস এক হিসে কে সো হিসে, সো হিসো মে সে এক হিসা সমঝাও, জিতনা সমঝাও উসকে সো হিসে কিয়ে যায় তো উতনা মে তুমে সমঝা সকা হুঁ, আর সোয়ে কে সোয়ে কা সোয়া জো তুম সমঝ সকে হো উসকে সোয়ে পর আমল হো রহা। হম মাশাআল্লাহ এক চিল্লা দেখে হি সমঝ গিয়া, সমঝ গিয়া, খুদা হামে সমঝ গিয়া। ফির ইতনি উঁচি মেহনত কে সাথ তওয়াজ্জু, আল্লাহ কা খৌফ, রাস্তে কে হালাত কা তাহাম্মুল, আল্লাহ কি জাত পর এতমাদ, উসকে ওয়াদা পর ইয়াকিন, কে ওয়া আমিরুল মুমিনিন হে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এক তাকাজা আয়া, वहां से लिखा गया कि हमारी किताबों में लिखा है एक आदमी जिसका हुलिया ऐसा, जिसका नाम ये कि अगर वो आ जाएगा तो हम अपना मुल्क बगैर डरे भिड़े उनके हवाले कर देंगे। मस्जिद नबी में तकाजे वफूद आ रहे हैं, हवास आ रहे हैं, आवाम आ रही है और ऐसे अनपढ़ भी आ रहे हैं হয়েছে উসকা ভি মৌকা নেই মিলা ইস্তিনজে কে লিয়ে জানা কালায়ে হাজত কে লিয়ে জানা লাবুদি থা যাতে যাতে কুছ খরিদ খজুরো কা সৌদা হো গিয়া অঙ্গুর কা হো গিয়া জাম কি ঢেরি পড়ি উসকা হো গিয়া যাতে যাতে খরিদ ভি লিয়া বেচ ভি দিয়া বাপসি মে আজাদি কর দিয়া সেকড়ো কা মুনাফা লেকর আয়ে সাহাবা নে সিখায়া সাহাবা নে সিখায়া ইয়ে জান মারনে কে ধন্ধে নেই হ্যায় কমাও কমাও কমাও সলমান কি জান ইয়ে তো হগনে কে রাস্তে মে মিলতা হ্যায় ইয়ে তো পেশাব বহানে কে রাস্তে মে মিলতা হ্যায় এক এক দিন মে সো সো হুঁ মে সামান আমিরুল মুমিনীন ওমর ফারুক রাদি আল্লাহ তাআলা ভাই ইস ওয়াক্ত হামারা মওকা দি হে হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদি আল্লাহ তাআলা উনকো ভেজা আপনি নুমাইন্দগি ওয়াহা ওয়ালো নে ইনকো দেখা আপনি কিতাব কো দেখা ওইও কাহা হে তো ওয়েসে হি হে তো ওয়েসে হি লেকিন ওয়া নেই হে ওয়া আয়েঙ্গে ইন্তজার তা হযরত উমর ফারুক রাদি আল্লাহ তাআলা রওনা হয়ে সাথ মে হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদি আল্লাহ তাআলা ইসলিয়ে কাহ করতা হুম খালি মসজিদওয়ার জামাত মসজিদওয়ার জামাত নহীঁ মসজিদওয়ার জামাত কে নতিজে মে ইয়ে আমলা তৈয়ার করনা হ্যায় ইয়হি হযরত উমর হ্যায় এক জনাজা আয়া সবসে কহা বতাও তুমারি তমন্নায় কিসি না কহা ও হামারে ওয়ালি তমন্নায় নেই বঙ্গলা বানা লু কোঠি বানা লু জমিন খরিদ লু ফ্যাক্টরি লগা লু ইউ কর লু বচ্চোঁ কে লিয়ে ভি কুছ ইনভেস্টমেন্ট কর লু ইয়ে নি কহা তমন্না এক সাহাবী নে কহা আমিরুল মুমিনীন জি চাহতা হ্যায় গরমি কা সমানা হো আর রোজা রাখু গরমি কা আর রোজে সে আল্লাহ কো রাজি কর দূসরা কা মেরি তমন্না ফর্শ নঙ্গা হো রেত হো জমিন পর পেশানি হো ইজ্জত এসা সজদা করু কে আল্লাহ রাজি হো এক নে দো নে তিন নে سب نے اپنی تمنا کا اظہار کیا وہی اعمال کے اعتبار سے آخرت کے اعتبار سے قربانیوں کے اعتبار سے اللہ کو راضی کرنے کے اعتبار سے امیر المومنین عمر فاروق رضی اللہ تعالیٰ عنہ فرماتے ہیں جن صحابی کا جنازہ آیا تھا ان کے بارے میں کہہ رہے ہیں میری تمنا یہ ہے کہ مجھے خدا اس مرنے والے سعید ابن عامر رضی اللہ تعالیٰ عنہ مجھے اللہ پاک اس مرنے والے جیسے آدمی دے جن سے میں مسلمانوں کے تقاضے پورے کرواؤں ابھی تو ہم بتانے کہاں تمناؤں میں ہیں اتنی بڑی شان کا آدمی ہے کسرا وہاں ایران میں بیٹھا عمر کا نام سن کے تھراتا ہے حضور کا نمائندہ ربیع ابن عامر رضی اللہ تعالیٰ عنہ اوپر کا حصہ کھلا ہوا ہے لنگی ہے جس دنچوں پہ بیٹھے ہیں وہ اتنا چھوٹا ہے کہ پیر زمین سے لگ رہے ہیں لیکن اس راہ کے دربار میں جا کر جب اللہ اکبر یہ کہتے ہیں تو اس کی دیواروں کے کنگورے گر جاتے ہیں کے لوگ, لیکن عجیب بات, اتنا بڑا آدمی ہے حضرت ابو عبیدہ رضی اللہ عنہ کو سنتے ہی ڈانٹا نہیں, پھٹک آیا بڑا رائے دینے والا, مجھے سکھاتا ہے یہ بھی کہا, اس لیے کہ آدمی کو پہچانتے تھے, بھائی یہ وہ آدمی ہے جس کو محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم نے فرمایا تھا امین هذه الامه ابي عبيده بن الجراح, میری امت کا امین ابو عبیدہ ہے جس کے سر پہ اتنی بڑی عزت کا تاج محمد صلی اللہ علیہ وسلم رکھا ہو, اس کا اکرام بھی تو ہے, اس کا اعزاز بھی تو ہے. ان کے کہے سے حضرت عمر رضی اللہ تعالی عنہ نے جوڑا بدل لیا, لیکن قلب کی صفائی, جیسے ہم جمعے کو لبے بناتے ہیں تو آئینے پر بال گرتے ہیں, بال کتنے موٹے بہت تعریف ہوتے ہیں لیکن وہ دکھ جاتے ہیں. امیر المومنین عمر فاروق رضی اللہ تعالیٰ کا دل مبارک, کیا آئینہ صاف ہوگا جو عمر کا دل صاف تھا, جو عمر کے دل سے ہر غیر نکلا ہوا تھا, جس عمر کے دل میں سوائے اللہ کی بنائے کے کچھ نہیں تھا. کہنے لگے بھائی ابو عبیدہ سنو, ہمیں تو یہ نیا جوڑا پہن کے کچھ اپنا دل بدلتا نظر آیا, ہمارا وہی پرانا پیون والا دے دو, اور اس کے بعد یہ سارے کام کرنے والوں کے لیے, اس لیے جو حضور نے بتایا تھا میرے بعد میں, میرے بعد خلفاء راشدین, ان کی سیرت, ان کی چال, ان کے پوشاک, ان کے اخلاق, ان کی توازو, ان کا تقوی, یہ سارا ہے, ان کی ہجرت, ان کی نصرت, ان کی بھوک, ان کی نمازیں. ابو عبیدہ اگر تمہاری یہ حیثیت حضور نے نہ بتائی ہوتی تو پہلے تو تمہاری اس بات پر اتنا مارتا کہ تمہارا جسم لہو لہان کر دیتا, لیکن حضور کی بات کا پاس رکھ رہا ہوں. اور سنو, آگے کی رہبری کر دی, اس لیے مولانا یوسف صاحب رحمت اللہ علیہ کی ایک بات تجھ میں سن لو, مولانا یوسف صاحب رحمت اللہ علیہ فرمایا کرتے تھے جو اپنی موجودہ حالت میں جو بھی ہو, جہاں بھی ہو, جس حالت میں ہو, جس کے سامنے ماضی ہوگی, نبیوں کے ساتھ, پیغمبروں کے ساتھ, صحابہ کے ساتھ اللہ کی مددیں کیسی ہوئی, ان کے دشمنوں کے ساتھ اللہ کی پکڑ کیسی ہوئی, کہ جو جہاں جس وقت اپنی موجودہ حالت میں جس کے سامنے ماضی ہوگی اور اس کی روشنی میں چلے گا, اس کا مستقبل روشن ہوگا. جو اپنی موجودہ حالت پر نازا ہوگا, ماضی کے حالات جہاں کے بند کر کے چلے گا, تھوڑے دنوں کے بعد اس کا مستقبل تاریخ ترین. صحابہ کرام دونوں تجمین کی سب سے بڑی خوبی تھی, کہاں سے آئے تھے, کیسے آئے تھے, کیا کر رہے تھے, اسے بھولے نہیں تھے. حضرت عمر رضی اللہ تعالیٰ نے یاد دلایا, ابو عبیدہ انا کنا اضل الناس اعزنا اللہ بالاسلام فلو نطلب العز بغیر ما اعزنا اللہ اضل الناس. ابو عبیدہ ہم تو ذلیل ترین تھے, ہم پڑھتے تو ہے نہیں, بڑو تاریخ اور بڑو سیرت, یہ پورا حجاز کا علاقہ کسرا کی مان جاتی, اور وہ ان کی ناداری, ان کی بھوک پیاس, اور یمن کے بادشاہ کو کہا تھا یہ میری طرف سے تجھے ہدیہ ہے, ملے تو جیب میں ڈال لینا, لگانا پڑے تو اپنے پاس سے لگانا, مجھے نہیں چاہیے. جن پر کوئی حکومت کرنے کو تیار نہیں تھا, عمر امیر المومنین بن کر, خلیفۃ المسلمین بن کر, جس کے نام سے محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم فرماتے ہیں جس راستے سے عمر جاتا ہوگا شیطان اس راستے سے جا دیتے, اتنا ڈرتا. لیکن ماضی کو نہیں بھولے. ابو عبیدہ ہم تو بہت ذلیل تھے, اب یہ جو اعزاز و اکرام ہے یہ تو محمد صلی اللہ علیہ وسلم کا دامن تھامنے کے نتیجے میں ہے. اللہ کی بڑائی کو دل میں اتار کے, اپنی ہر نوعیت کی بڑائی کو دل سے نکال کے, یہ اعزاز کا تاج ہے. ابو عبیدہ سنو, جس راستے چل کر, جس محنت کو کر کے, جن سپاس کے آراستگی کے ساتھ اللہ نے یہ عزت دی ہے, اگر اس راستے کو چھوڑ کر دولتوں کا, محلات کا, آب و تاب کا, چمک دمک کا اگر راستہ اختیار کیا تو جو خدا دینا جانتا ہے وہ چھیننا بھی جانتا ہے. جس اللہ نے یہ عزت دی ہے وہ دوبارہ ذلیل کر دے گا. یہ ہے وہ عمر جس کے سامنے اپنی ماضی ہے. موجودہ حالت یہ ہے, ماضی وہ ہے, لیکن جب محمد ان کا دامن تھاما ہے, نبی کے کام کو کام بنایا ہے, نبی کے غم غم کو غم بنایا ہے, اور نبی ہی کی چال چل رہے ہیں. اللہ نے وہ سامنے ہے. اسی لیے جب مدینہ منارہ میں تحت جانی ہوئی تھی اور مصر والوں سے غلے منگوا رہے تھے, ایک صحابی نے خواب دیکھا, ارے عمر کو کیا ہو گیا؟ آئے امیر المومنین اللہ کے رسول پاک صلی اللہ علیہ وسلم تو یہ فرما رہے ہیں, عجیب بات تھی, جو جہاں ہو, جو جہاں ہو, جب مسجد کا کوئی تقاضا ہوتا ہر ایک اپنی جگہ سے نکل کر سیدھا مسجد. اسی لیے مولانا یوسف صاحب رحمت اللہ علیہ ایک بات فرماتے تھے, اگر اللہ کے در پر آنا سیکھ لیا, اللہ سے کہنا آ گیا, ہر در سے خدا تمہیں بے نیاز کرے گا, کسی سے کہنے کی ضرورت نہیں رہے گی. جو تمہارا مسئلہ ہو اللہ سے کہو گے, اللہ تمہارا مسئلہ حل کرے گا. حضرت عمر رضی اللہ تعالیٰ عنہ کی طرف سے اعلان ہوا, سارا مدینہ امڑ کر آ گیا, سب کے سامنے خواب کہ بھائی حضور پاک صلی اللہ علیہ وسلم فرما رہے ہیں, تنبیہ ہے عمر کو کیا ہو. سب سے پوچھا, یہ نہیں کہ میں تو بالکل بھائی تم بتاؤ میری زندگی میں کس کس لائن میں کہاں کہاں میں محمد صلی اللہ علیہ وسلم کے راستے سے آپ کی سنت سے ہٹا ہوا. سب نے ایک زبان کہہ کر کے, ایک زبان ہو کر کہا, امیر المومنین ہم تو آپ کو خلوت میں بھی دیکھتے ہیں, جلوت میں بھی, آپ کی راتیں ہمارے سامنے ہیں, آپ کا امت کے ساتھ کا معاملہ چھوٹوں کے ساتھ, بڑوں کے ساتھ, عوام کے ساتھ, ہم تو آپ کو دیکھ رہے ہیں 100% سیرت کے آئینے میں اور سیرت کی روشنی. فرمایا تم تو یہ سب کہہ رہے ہو, حضور تو یوں فرما رہے ہیں. آج ماں یوسف صاحب رحمت اللہ علیہ فرماتے تھے کہ بیمار کو بیماری کا پتہ ہو تو وہ علاج کرائے. کے بننے کا یقین چل رہا ہے. یہ ساری محنت اللہ کی ذات سے ہونے کا یقین محمد صلی اللہ علیہ اعمال ہی پر ہر ایک کی زندگی بدلے گی. کسی کی محنت حضرت عمر رضی اللہ تعالیٰ عنہ کسی نے بتایا کہ بات یہ کہ حضور پاک صلی اللہ علیہ وسلم نے یوں فرمایا تھا اذا سألت فاسأل اللہ وإذا استعنت فاستعن باللہ. نبی کی تعلیم تو یہ تھی کہ ضرورت پڑے تو اسی کا ڈر کھٹکھٹانا, اسی سے کہنا, اور مدد کی ضرورت ہو تو اسی سے مانگنا. یہ جو آپ نے مصر یہ بڑے کی بڑائی ہے, اتنا بڑا آدمی ہے اپنی چوک کا فوراً احساس. ہاں بھائی یہ تو ہوا, ہاں بھائی یہ تو ہوا, اور چوک ہوئی. اللہم انا نستغفرک ونستسقیک, چوک ہوئی, تجھ سے کہنا تھا مصر والوں سے کہہ دیا, معاف کر دے, معاف کر دے, معاف. کیونکہ بڑے کی بڑائی, بڑے کی بڑائی اپنی چوک کا اعتراف. آدم علیہ السلام ساری بشریت کے باپ, سارے نبیوں کے, سارے پیغمبروں کے, لیکن چوک ہوئی تھی. حضرت عائشہ صدیقہ رضی اللہ تعالیٰ کی روایت ہے, بیت اللہ کا طواف کیا سات چکروں کے ساتھ, دو رکعت نماز پڑھی اور اپنی بھول کا اقرار, پروردگار تو مجھے دیکھ رہا ہے, میری سن رہا ہے, میرا اندر بھیتر باہر ظاہر باطن سب تیرے سامنے, معافی مانگتا ہوں, فاغفر معذرتی تعلم حاجتی واعطنی سبلی تعلم ما فی نفسی فاغفر لی ذنوبی. اسألک ایمانا یباشر قلبی یقیناً صادقاً حتی اعلم انہ لا یصیبنی الا ما کتبت لی ورضا من المعیشۃ بما قسمتنی انک علی کل شیء. جب یہ دعا مانگی ان کلمات کے ساتھ اللہ نے وحی بھیجی, آدم تمہاری قبول, تمہیں معاف, تمہاری آئندہ ہر ضرورت پوری کروں گا, تمہیں اول آخر سب معاف. اور سنو آدم, یہ ساری انسانیت تمہاری اولاد, تمہاری ذریت میں سے کوئی کبھی بھی ان کلمات کے ساتھ دعا کرے گا اس کی ایسے ہی قبول کروں گا جیسے تمہاری. میں تو راستے بتلائے, اسی لیے حضور پاک صلی اللہ علیہ وسلم اپنی اتنی اونچی شان کے ساتھ ایک ایک مجلس میں سو سو مرتبہ استغفار. یہ ساری سیرت ہماری رہبری کر رہی ہے. شان وہ ہے, مقام یہ ہے, توازو ایسی ہے, ماضی ساری سامنے ہے. اور اگر کسی عورت نے کچھ کہہ دیا, ارے میرا امیر کا حساب تو وہی ہوگا, اسے دانتا پھٹکارانے ہے. قرآن کی حضور ہوں, سوال جن کی ہے کون ہوں, یہ نہیں کہا. کیا بات, ارے بچوں کا وظیفہ بن کر دیا اس نے, بچے میرے بھوکے ہیں. پکتا رہا, کیا پک رہا, پتھر کے ٹکڑے ڈالے ہیں, بہلا کے سلا رہی ہوں. امیر المومنین ہیں عمر فاروق رضی اللہ تعالی, ساتھیوں کا, چھوٹوں کا, پبلک کا, عوام کا, ہر ایک کا خیال گھر تشریف لاتے ہیں. না, উমর কে লিয়ে আপনি জেগে সে হট না যাই ফির জো ফজর কি নমাজ পড়াই তো নমাজ কে বাদ নমাজ মে ইতনা রোয়ে ইতনা রোয়ে কে পিছলি সব মে আওয়াজ গই আর নমাজ কে বাদ দাড়ি পকড় কর বেঠে উমর আল্লাহ নে তুঝে লোগো কি গর্দনো পর ইসলিয়ে মুসল্লত কিয়া হ্যায় কে তেরে হোতে হুয়ে বচ্চে সিসকিয়া মার কে রোয়ে औरतों की आवाजें निकले या तो मकाम कितना ऊंचा है हैसियत कैसी है शैतान भी डर रहा है किसना थर रहा है थरथरा रहा है और ये अल्लाह से इतना डर रहे ये सीरत है। हां जब बाद वालों ने रास्ता छोड़ा है पढ़ो तारीख बगदाद की اور تاریخ بغداد کی کیا کچھ تھا صحابہ کی قبریں جب منتقل ہوئی ہیں ان کی لاشیں جب منتقل ہوئی ہیں ایک جگہ سے دوسرے جگہ لے گئے ہیں حضرت عزیبہ ابن یمان جو ایک چادر کی حالت میں جن کی تشکیل تھی خندق کی کراچی کی سردی تھی حضور کے کہے کے مطابق نئی کوئی بات مت چھیڑنا جا کے حالات لے کے آ جا جب حضرت حذیفہ کی قبر کھولی گئی 1942 کا واقعہ ہے دنیا جمع تھی کہ 1500 سال پہلے کے محمد صلی اللہ علیہ وسلم کے سچے غلاموں کی قبریں کھلے گی اور انہیں منتقل کیا جائے ایک مجمع حضرت حذیفہ بن یمان رضی اللہ عنہ کی قبر جب کھولی گئی دیکھا کفن ایسا ہے جیسے ابھی ابھی دفن کر کے لوگ گئے اب چاروں طرف سے شور زیارت کراؤ زیارت کراؤ زیارت کراؤ جب چہرے مبارک سے چادر ہٹائی گئی آنکھ کے راستے سے ایک روشنی جا رہی تھی اتنی زور کی تھی کیا تمہارے سورج کی اور کیا تمہاری بلڈنگ کی کسی کی نظر نہیں جم رہی علماء اتنے مشائخ اور وہاں بغداد ہمیشہ رہا جلدی سے دان دو جس کو اللہ نے چھپایا جس بغداد میں یہ تھا کب جب تک نبی کی راہ نبی کی محنت نبی کا جذبہ نبی والی خیر خائی نبی والی انسانیت پر ترس کھانا جب تک یہ تھی ان کے ساتھ یہ اسی بغداد میں جب ظلم ہوا ہے تاتاریوں پر ایک تاتاری نے پہاڑ کی چوٹی پر کھڑے ہو کر یوں کہا اے مسلمانوں کے خدا ہم نے سنا ہے تو مظلوم کا ساتھی ہے ظالم کا نہیں ہم مظلوم ہیں ہماری مدد فرما غیر سے آواز آئی ہے ہم تمہارے ساتھ اس پر وہ تاتاری ان مسلمانوں سے کہتا تھا کھڑا رہو ہمیں تمہیں قتل کرنا ہے تمہیں قتل کرنے کے لیے ہمارے پاس کوئی ہتھیار بت بن کے کھڑے ہوتے تھے 3 دن میں 17 لاکھ مسلمانوں کو ان تاتاریوں نے قتل کیا ہے جن جو مظلوم اللہ اللہ ہے اس کے دستور اسی لیے حدیث پاک میں ہے من حفظ سنتی اکرمہ اللہ بأربع خصال محبته في قلوب البررة هيبته في قلوب الفسقة والسعة في الرزق والثبات على الدين او كما قال عليه السلام جو نبی کی بات پر جمع رہے گا وہ عبادات کی سنتیں ہوں খানে দিনে কি হো সবচেয়ে মহা সুন্নত সারি সুন্নতোঁ কি মা জো সবচেয়ে পেলে হুজুর নে আদা কি হে ও ঈমান কে তাওহীদ কি দাওয়াত হে যে জো ইস সুন্নত কি ইবাদত করেগা নেকোঁ কে দিলোঁ মে উসকি মোহাব্বত ফুসাক ও ফুজ্জার কে দিলোঁ পর হেবত উনকি রোজি মে বুসাত আর দিন পর লোহা লাট জমে নেই মেরে দোস্ত আর বুজুর্গো সদিও কে বাদ আল্লাহ নে আসান সা সাদা উমুমি ও হামারা কোই দৌলত মন্দ হো আর কিসি কে ঘর কা চুলা বুঝা হুয়া হো কোই আপনি শানদার গাড়ি মে যা রাহা হো কোই পেদল চল রাহা হো হরেক কে লিয়ে ইয়ে মেহনত হরেক হরেক কসবা মে হরেক তালিম মে হর এক নমাজোঁ পর আর সারা কর করা কে সারা কর করা কে ফির এ আল্লাহ তেরা হক আদা হুয়া হি নাহি তেরে নবী কো তো হমনে পেহচানা হি নাহি হমনে তো ইয়ে তো তেরা কর্ম হ্যায় কি তু আপনা কুরআন হামারে হাথোঁ মে পকড়নে দেতা হ্যায় এ আল্লাহ আজ তক কি মাফ কর দে আর আইন্দা হামারে লিয়ে তৌফীক কা দরওয়াজা খোল দে আল্লাহ কে হাতে ইয়ে হে জব কোই বান্দা ইয়া বান্দি কসম আশত সচ্চি তরফ কে সাথ আতা হ্যায় তুম হবশে কা বিলাল হো রোম কা সুহেব হো ও খাতাব ইবনে আরব ও খুবেব হো ও আমাল কে ইয়াসির হো ও ইরান কা রহনে ওয়ালা সলমান হো وہ نبی کے دندان کی شہادت مدینہ کے ہر گل میں سوک کی اور سب فاطم پچھنے کا سبب بننے والا خالد ہو جب کوئی سچی توبہ کے ساتھ سچی طلب کے ساتھ آتا ہے سب اپنے دروازے بند کر لیتے ہیں اللہ کے ہاں بندوں کی توبہ کے دروازے کھلے ہیں اللہ میرے بھی تمہارے بھی پوری امت کے ہر طرح کے قصوروں کو معاف فرما کر اور سب سے بڑا ہمارا قصور ہمیں تو ہماری ذاتی زندگی عملی بناتے ہوئے نبی کے نمونے اور آپ کے سانچے میں ڈھلتے ہوئے عالم کی چار سمتوں میں نبی کے پیغام کو لے کر جانا تھا نہ جانے ہم کہاں کھو گئے کہاں لگ گئے کس میں لگ گئے اے خدا تو ہمیں معاف فرما سب کے دل سے توبہ روزانہ صلوات توبہ پڑھ رہے ہوں اللہ سے معافی مانگ رہے ہوں اور اے اللہ اب خلفائے راشدین کو کس نے دیا تو نہیں تو دیا مہاجرین کو تو نہیں دیا انصار کو تو نہیں دیا محدثین و فقہا تو مسلم اے اللہ ہمارا ایمان ہے الان کما کان آج بھی تو اپنی اسی قدرت کے ساتھ ہے اے مالک ہم دامان ہم دامن پھیلاتے ہیں ناک رگلتے ہیں ماتا دیکھتے ہیں گھٹنے دیکھتے ہیں ہمیں محروم نہ فرما ہمیں قبول فرما لے اگر تو نے دھکا دے دیا پھر ہمارے لیے کوئی جائے بنا نہیں ایک دل بداٹ ہو یہ صحابہ کی نقل اتارنے کا راستہ محمد صلی اللہ علیہ وسلم کی والی حقیقت توازو کو اپنے میں کرنے کا راستہ اللہ کا تعلق پیدا کرنے کا راستہ خدا کی مخلوق پر ترس کھانے کا راستہ امت سے محبت کرنے کا راستہ اللہ نے دیا ہے اللہ پاک ہماری تمہاری اور پوری امت کی ہر نعمت کی ہر بالخصوص اس نعمت کی ناقدری کو معاف فرما کر اللہ ہمیں تمہیں اپنے کرم سے اس کام کے لیے قبول فرما لے اس کے لیے میں نے کہا تھا نا صحابہ نے دس دس زندگیوں کے ارادے کیے تھے خدا دس زندگیاں دے تو وہ ساری لگا دوں ہم پہ کہا کم سے کم پورا مجمع نیت کرو آج کے بعد ہم شوہر ہیں بیویوں کے ہم باپ ہیں بچوں کے ہم مالک ہیں انڈسٹریز اور فیکٹریوں کے جو کچھ ہے وہ دوسرے درجے میں ہیں মেরে মহতারাম দোস্তর বুজুর্গ, এই কামটা এমন কাম, এমন মেহনত, যেখানে কারো কাছ থেকে নেওয়ার কিছু নাই, নেওয়ার কোনো ধান্দা নাই। যেটা দেন আপনি, যারা গরিব আছেন তাতেও দেন, ধনী যারা তারাও দেন, যারা শিল্পপতি তারাও দেন, যারা কুলি মজদুর তারাও দেন, এই ধান্দা এখানে নাই। এই ধান্দা হইল, এখানে ধান্দা হইল যার যার তার, সে আল্লাহ তাআলা যাকে যে পরিবারে ইস্তেদার দিছে ওইটা নিয়ে সে আল্লাহর রাস্তাতে বের হয়ে যাবে। আল্লাহ তাআলা করে যেই কামে বুঝ, আল্লাহ তাআলার বড়াই, আল্লাহ তাআলার বড়ত্ব এবং আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার ওয়াদার একিন এবং আল্লাহ তাআলার ওয়াইদের হয় সর্বপ্রথম বন্যাওয়ালা, এবং তারপরে যত মজমা আছে সবাইকে এবং সারা দুনিয়ার মানুষের অন্তরের মধ্যে এই কথাটা ভরে দেয় যে আল্লাহ তাআলা আমাদের দিলের মধ্যে আল্লাহ তাআলার বড়াই পয়দা করে দেয়, আল্লাহ তাআলা ওয়াদার একিন পয়দা করে দেয়। এটা বহুত বড় জরুরি। বলে যে হযরত ইউসুফ আলাইহিস বলতেন যে এখানে কোন নিজেকে সম্মানের আসনে বসানোর জন্য আমরা কেউ আসিনি, এখানে কোনো সুযোগ নাই, যে কাম করলে এই আসন পাবে, এই ইজ্জত পাবে, এই মাকাম পাবে, এই পোস্ট পাবে, এই পজিশন পাবে, এটা না। দিন হইল যার যার কাছে যা আছে এটাকে খরচ করে দেওয়ার নাম। কিসের জন্য খরচ করবে? আল্লাহ তাআলাকে রাজি করার জন্য খরচ করবে, আল্লাহ তাআলার সাথে নিজের সম্পর্ককে পয়দা করার জন্য খরচ করবে, নিজের নাজাতের রাস্তা পাওয়ার জন্য খরচ করবে, নিজের আখলাককে ঠিক করার জন্য খরচ করবে। মেরে মোহতারাম দোস্তর বুঝে এই জন্য খরচ করবে, খরচের রাস্তা, এটা কামাই করার রাস্তা না, এটা কি না ভাই, কামাই করার রাস্তা না। আল্লাহ তাআলার মেহরবানি যে শত শত বছর পরে আল্লাহ তাআলা এই কামটাকে প্রথম যুগে যেভাবে চলতেছিল ওইভাবে কামটা আমাদের পর্যন্ত পৌঁছাইছেন। তাই হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ বলছেন যে এই কামের যে হক, এই কামের যে হক তার শত শত ভাগের এক ভাগকে শত শত ভাগ করলে তার এক ভাগে, ভাই মেহরবানি করে একটু বসেন, সামনে যারা আছেন তারা যদি উঠাউঠি করি তাহলে তো পিছিয়েওয়ালারা শুরু করে দেয়। বলেন যে যারা এতক্ষণ উর্দু বুঝতেছিলাম তারা চলে গেছে, কিন্তু যারা তো বুঝি নাই তারা তো কষ্ট করে বসে রয়েছে। এরকম না করে মেহরবানি করে বসা থাকে। আমরা তো বুঝতে পারতেছি যে এখানে সামনে আল্লাহর মেহরবানি ওলামাই কারাম মাদ্রাসা তালবিল আমরা তারা বসে আছে, কমপক্ষে তাদের দিলের মধ্যে যে কথাটা আজমত পুরা মাসে বেশি থাকা আশা করে সবাই, এই জন্য মেহরবানি করে আপনারা একটু ধীর স্থির ভাবে বসে থাকি থাকেন এবং আল্লাহর কাছে দোয়াও করতে থাকি যে আল্লাহ এটার বুঝ আমাদেরকে দিয়ে দাও, পুরা মাজমাকে দিয়ে দাও, সারা দুনিয়ার মানুষকে দিয়ে দাও, পরেশানির কারণ এটি। বলেন যে এই কামের যে হক, কাজে দিনে সমাজে বলছেন তার শত শত ভাগের এক ভাগকে শত শত ভাগ করলে যতটুকু হয়, তার এক ভাগে যতটুকু হয় ওইটা কেউ আমি বুঝতে পারিনি। আর আমি যেটা বুঝছি তার শত শত ভাগের এক ভাগকেও তোমরা তোমাদেরকে বুঝাইতে পারিনি, আর তোমরা যেটা বুঝছো ওর শত শত ভাগের এক ভাগের উপরে আমল হইতেছে, বাকি তোমরা নিজেরা বোঝা সত্ত্বেও আমল করতেছে না। আসলে বাস্তব অবস্থাটা তাই, আমরা দিন সম্বন্ধে অনেকে অনেক কিছু জানি কিন্তু আমাদের সাথে ওর আমলের কোনো সম্পর্ক নাই। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন। এই মুজাকারাটা এই জন্য যে দিনের জন্য আমাদের জান কোরবানি করার জজবা পয়দা হয়ে যায়। বলেন যে মদিনাতে এত তাকাজা ছিল, এত তাকাজা ছিল, চতুর্দিক থেকে সব রকমের মানুষ আসতেছিল, ধনী আসতেছে, গরিব আসতেছে, বড় দেখা জানে তারা আসতেছে, বড় দেখা জানে না তারা আসতেছে, একেবারে আনপার জাহেল সেও আসতেছে। এসে কি করতেছে, মসজিদের মধ্যে দাঁড়ায় সোজা মসজিদের নবীতে পেশাব করা শুরু করে দিছে, এরকম মানুষও আসতেছে, যুবরাজও আসতেছে, ভরা মদিনা, তাকাজার শেষ নাই। এর মধ্যে মুসলমানদের এক জামাত বাইতুল মুকাদ্দাসকে ঘেরাও করছে, তারা তাদের আলেম ওলামাদেরকে জমা করছে, ওলামারা বলল যে দেখো আমাদের সাথে যুদ্ধ করে তোমরা করে পারবে না, তোমাদের কাছে যদি এই এই শিখেলে এইরকম গায়ের রং, এরকম শরীরের গঠন, এরকম চুল, এরকম দাড়ি, এরকম সবকিছু, এরকম হলিয়ার কোনো লোক থাকে, আকৃতির কোনো লোক থাকে, তাহলে নিয়ে আসো, যদি আমরা তার সাথে তার বিবরণ তার চেহারার সাথে কিতাবের বিবরণকে মিলাবো, যদি মিলে যায় তাইলে তাইলে আর যুদ্ধ করার দরকার হবে না, আমরা এমনি বাইতুল মুকাদ্দাসের চাবি তোমাদেরকে দিয়ে দেব। তো সাহাবারা চিন্তা করলেন, যারা বাইতুল মুকাদ্দাস গেছে এসে তারা চিন্তা করলেন যে মদিনায় এত টাকা যা, এখন ওনাকে ডাকি কি করে। কিন্তু ওরা যে ওদের কিতাব অনুযায়ী বিবরণ দিছে, ওই বিবরণের সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একশো ভাগে একশো ভাগ মিলে, আর যেহেতু হযরত খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকৃতি অনেকটা ওইরকমই ছিল, তার সাথেও মিলে। তো বললেন যে ওনাকে কষ্ট দেওয়ার চেয়ে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে দেখাইছেন। ওনারা খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলো, দেখার পরে বলল যে মিল তো আছে ঠিকই কিন্তু লোক সেই জন্য না, মিল আছে ঠিকই কিন্তু লোক সেই জন্য না, সেই জনকে নিয়ে আসো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিলেন মদিনা থেকে, হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে ছিলেন। তো কতদূর আসার পরে হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমিরুল মুমিনিন, ওই দেশটা অনেক উন্নত দেশ, তাদের খাওয়া দাওয়া লেবাস পোশাক সবই অনেক উন্নত, আপনি তো ছিঁড়া ফাটা জামা গায়ে দেওয়া তালিযুক্ত জামা আপনার গায়ে, আর যেভাবে আপনি একেবারে সবকিছুকে ছেড়ে দিয়ে জীবন যাপন করতেছেন, এটা দেখলে তারা না জানি কি মনে করে, আপনি একটু ধোয়া একটু ভালো একটা কাপড় পরেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকামকে জানতেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সম্বন্ধে কি বলে গেছেন, আমিনু হাযিহিল উম্মাহ, এই উম্মতের মধ্যে সবচেয়ে বিশ্বস্ত ব্যক্তি, সুতরাং সে খলিফা না হোক কিন্তু তার একটা স্পেশাল মর্যাদা আছে, বিশেষ একটা মর্যাদা আছে, যার কারণে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ধমক দিলেন না, নিজের আমিরই দেখাইলেন না, এই কথা বললেন চুপ করো, খুব বুঝো না, আমি কে তুমি চিনো না, কে বলতেছি শুন বুঝো নাই, না এগুলো বললেন না। কারণ তার একটা মর্যাদা আছে ইসলামের, নবী তাকে একটা তার মর্যাদা সম্বন্ধে বলে গেছেন। সাথে সাথে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার মতো মানুষ রাজি হয়ে গেলেন, উনি ভালো একজোড়া কাপড় বের করে দিলেন পরিধান করার জন্য, পরিধান করলেন। কিন্তু পরিধান করার পরে কিছুক্ষণ পরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু ব্যতিক্রম একটা জিনিস উপলব্ধি করলেন, মেরে মুহতারাম দোস্তার বুজুর্গ, যারা নাকি আল্লাহ তাআলার বড় দাওয়াত দিতে থাকবে, তালিমের হাতখাতে বসে বসে আল্লাহ তাআলার ওয়াদার একিম দিলের মধ্যে বসানোর জন্য চেষ্টা করতে থাকবে, আল্লাহ তাআলার ওয়াইদের ভয় যাতে দিলের মধ্যে আসবে, জিন্দেগি আল্লাহর হুকুম মতো নবীর তরিকায় চলবে, এর দ্বারা আল্লাহর রাজি সন্তুষ্টি ছাড়া অন্য কোনো মাকসাদ নাই, দুনিয়ার প্রতি কোনো লোভ নাই মা নাই। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, তাদের দিলের মধ্যে একটা শক্তি আল্লাহ তাআলা দান করেন, একটা নূর আল্লাহ তাআলা দিলের মধ্যে দেন, ওই নূরে ধরা পড়ে গেল। বললেন যা আবু উবাইদা, আমারও ছিঁড়া জামাটা দাও, আমারও তালিওয়ালা জামাটা দাও, কারণ এই ভালো জামাটা গায়ে দেওয়ার পরে আমার দিল থেকে আমি একটু পরিবর্তন পাইতেছি, যেই পরিবর্তনটা আমার জন্য আমাদের জন্য ঠিক না। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেহনত করে সাহাবাদেরকে এমন বানায় গেছিলেন, এমন বানায় গেছিলেন, হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পুরান জামাটা দিলেন, ওইটাকে পড়লেন, এরপরে হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভবিষ্যতের জন্য হেদায়েত দিলেন, ভবিষ্যতের জন্য হেদায়েত দিলেন, বললেন যে আবু উবাইদা শোনো শোনো, আমরা দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জাতি ছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের দ্বারা ইজ্জতলা বানাইছেন, আবার যদি ইসলাম বাদ দিয়ে অন্য কিছুর মাধ্যমে আমরা আবার সম্মানিত হইতে চাই, নিজেকে সম্মানিত করতে চাই, তা আল্লাহ তাআলা আবার আমাদেরকে জলিল করে ছাড়বেন, আবার নিকৃষ্ট বানায় ছাড়বেন। তাই হযরত ইউসুফ আলাইহিস একটা কথা বলতেন, যে যে জাতি বা যে ব্যক্তি বা যেই পরিবার অতীতকে মনে রাখে, অতীতকে মনে রাখে, যে অতীতে কি ছিল এইটা যদি মনে রাখে, তাইলে সে বর্তমানে যেখানে যে অবস্থায় আছে ওই অবস্থাতে তার ভবিষ্যৎ আরো বেশি উজ্জ্বল হইতে থাকবে। যে অতীতকে ভুলে যায়, যে অতীতকে ভুলে যায় অর্থাৎ ইতিহাস থেকে যে উপদেশ গ্রহণ করে না, অতীতকে যে ভুলে যায়, সে যেখানেই থাকুক না কেন, বর্তমানে যে অবস্থায় থাকুক না কেন, তার ভবিষ্যৎ ক্রমান্বয়ে অন্ধকারে আচ্ছাদিত হইতে থাকবে। তাহলে তোমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বোকা মানুষ ছিলেন না, অতীতকে মনে রাখছেন, অতীতকে মনে রাখছেন, কারণ আজকে যে রোম ভাবে আজকে যে অঞ্চলটা, ওই অঞ্চলের লোকেরা আমাকে ডাকতেছে, সম্মান করে ডাকতেছে, সে অঞ্চলটা এমন অঞ্চল ছিল, সে অঞ্চলের কাছে একদিন এই অঞ্চল এমন ছিল যে ঘৃণা এদিকে কেউ তাকাইত না, ওই পারস্যরা পারস্যওয়ালারা এদিকে তাকাইত না, না এদের কাছে লেখাপড়া ছিল, না এদের কাছে কোনো সভ্যতা ভদ্রতা ছিল, না এদের কাছে কোনো সম্মান, না এদের কাছে কোনো সম্পদ ছিল, না এদের চরিত্র ছিল পশুচে নিকৃষ্ট ছিল। ওই ইয়েমেনের হাওয়ালা করে দিছে যে এটা তোমাকে হাতিয়ে দিয়ে দিলাম, যদি কিছু আদায় করতে পারো তো পাকাটা রাখো, খরচ করতে হলে নিজের থেকে করো, আমরা তোমার কাছে চাবো না, তোমাকে কিছু দেবো না। এত ঘৃণিত এলাকা ছিল, এত ঘৃণিত জাতি ছিল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওটাকে স্মরণ করায় দিলেন। ওটাকে কি করায় দিলেন? স্মরণ করায় দিলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন মানুষ তৈরি করে গেছেন। একটা টাকার যার জন্য সুদূর মদিনার থেকে সে মুলকের সামনের দিকে সফর করতেছেন, একটা তাকাজার জন্য। দিনের তাকাজার মূল্য যাদের থাকে আল্লাহ তাআলা তাদেরকে মূল্যবানই বানান। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে কেমন বানাইছিলেন, এই দাওয়াতের মেহনতের দ্বারা কেমন গড়ছিলেন, তাওয়াজু কিভাবে কি পরিমাণে পয়দা হয়েছে, খায়ের খাই কি পরিমাণে আসছে, হিত কামনা কি পরিমাণে আসছে। মদিনাতে সারারাত্রি চক্কর লাগাইছেন, মদিনাতে কোনো অভিযোগ নাই, দূরে দেখলেন যে একটু আলো দেখা যাইতেছে, বাতি জ্বলতেছে, দ্রুত ওইখানে চলে গেলেন। যেয়ে দেখলেন যে একজন মহিলা কি জন্য রান্না করতেছে, আর বলতেছে যে হাসরের ময়দানে ওমরের সাথে আমার, ওমরের বিচার হবে হাসরের ময়দানে, সেদিন ওমরের সাথে আমার ফয়সালা ফয়সালা হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শব্দ বিষয়ে তো ঘুরতেছিলেন, উনি বললেন যে কি ব্যাপার, এত অসন্তুষ্ট কেন, ওমরের বিরুদ্ধে কি অভিযোগ? বলে অভিযোগ মানে বাচ্চাদের রেশন বন্ধ করে দিছে, বাচ্চাদের ভাতা বন্ধ করে দিছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে যে ভাতা বন্ধ করছে তাতে কি হয়েছে, ভাতা বন্ধ করছে তো তাতে কি হয়েছে, রান্না বান্না তো চালু আছে। বলে কি রান্না চালু আছে, পাথরের টুকরা ভিতরে দিয়ে পানি দিয়ে আগুন চালাইতেছি, আর যাতে করে বাচ্চারা মনে করে যে কিছু রান্না হইতেছে, কান্নাকাটি করতে করতে ক্লান্ত হয়ে ঘুমায় পড়ে, আজকে কয়েকদিন যাব তারাও খায় না আমিও খাই না, তাদের কান্নাকাটিতে আমি তাদের মা হওয়ার পরে ঘুম নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আধা দুনিয়া যার শাসনে একজন মহিলার অভিযোগে তাকে কোনো ধমক দিলেন না যে কার সম্বন্ধে কি বলতেছ, একেবারে টুটি ছিঁড়ে ভালাবো না, মনুষ্যতা মাথা চাড়া দিয়ে উঠছে, দ্রুত বাড়িতে গেলেন যে তাড়াতাড়ি পাকানো যায় এমন কিছু নিয়ে আসলেন, নিজে হাতে পাকাইলেন, পাকায় মাকে দিলেন বাচ্চাদেরকে খাওয়াইতে, বাচ্চারা খাইল, মাকে খাইতে বললেন, গোলাম বলতেছে আমি তো মুমিনিন চলেন, এখন তো তারা খাইছে। বলে খোদার কসম করে বলতেছি যেই চোখে এতিম বাচ্চাদেরকে কাঁদতে দেখছি, যত ওই চোখে যতক্ষণ পর্যন্ত তাদেরকে হাসতে না দেখবো এত সময় পর্যন্ত আমি এখান থেকে যাব না। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, ফজরের পরে ফজরের নামাজ পড়াইলেন, এমন কান্নালেন যে পিছনের কাতার মানুষেরা পর্যন্ত ওনার কান্না শুনতেছে, আর এই ঘটনা শুনাইলেন, নিজেও খুব কানলেন, মজমাও কানলো। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, কোথায় সে মানবতা, কোথায় সে মানবতা? মানবতার সৃষ্টি হইল আল্লাহ তাআলার বড়াইকে অন্তরের মধ্যে বসানোর দ্বারা, মানবতার সূচনা হবে আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলার চলার জীবনযাপন করার দ্বারা, মাথার থেকে পা পর্যন্ত সমস্ত জীবন রাত্রির বেলায় দিনের বেলায় সমস্ত আমলকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী করার দ্বারা, একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার মাধ্যমে করার জন্যই করার দ্বারা ভিতরে মানবতার সৃষ্টি হবে। মেরে মোহতরম দোস্তার বুজুর্গ, আর না তো মানবতা থাকবে না, মনুষ্যত্ব শেষ হয়ে যাবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিধবা মহিলার অভিযোগের কাছে নত হয়ে গেছেন, নত হয়ে গেছেন। মদিনাতে অভাব, দুর্ভিক্ষ চলতেছে, মিশরের গভর্নরের কাছে বললেন, মিশরের গভর্নর খাবার পাঠানোর জন্য খাদ্য সঞ্চয় পাঠানোর আশ্বাস দিলেন এবং পাঠানো শুরু করলেন, মদিনার অবস্থার কোনো পরিবর্তন নাই। এক সাহাবী স্বপ্নে দেখলেন নবীজি বলতেছেন যে ওমরের কি হয়ে গেল, ওমর কথা আমি বুদ্ধিমান দেখে আসছিলাম, সোজা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে আসলেন, এই কথা বললেন। হুজুর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে আসার জন্য সবাইকে দাওয়াত দিলেন, ডাকলেন। তাই হযরত ইউসুফ হতে বলছেন, আরে নবীজি তো মুসলমানদেরকে এই উম্মতকে মসজিদওয়ালা বানাই গেছিলেন, মসজিদওয়ালা বানায় গেছিলেন। তাই হযরত ইউসুফ হাতে বলতেন, যেদিন মুসলমানদের মসজিদে আসতে পারবে আর মসজিদে আসতে তারা মসজিদে তাদের সম্পর্ক হবে, মসজিদে আসা তাদের জন্য সহজ হয়ে যাবে, এই দিন উম্মতের আর কোনো ভয় নাই, তাদের যে কোনো প্রয়োজনে আল্লাহ তাআলার কাছে নামাজ পড়ে হাত উঠাবে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। মসজিদের সাথে জুড়ে গেছিলেন, বড় সমস্যা মদিনার দুর্ভিক্ষ, মসজিদে দেখলেন সবাইকে মসজিদে আসলো, জিজ্ঞাসা করলেন যে ভাই তোমরা আমার মধ্যে কি পরিবর্তন দেখতেছ, আমি কি ভুলটার মধ্যে আছি, আমি কি ভুলের মধ্যে আছি। মানুষ তো আশ্চর্য হয়ে গেল, ওমরের মতো মানুষ সে বলতেছে কি ভুলের মধ্যে আছে, এত বড় হাস্তি আর তার মধ্যে কি ভুল। অনেকেই তো বলতে না আপনার মধ্যে কোনো ভুল নাই, কোনো কমি নাই, আপনি যেমন ছিলেন তেমনই আছেন। বলেছে না, তাইলে নবীজি এই কথা বলবেন কেন, নবীজি এই কথা বলবেন কেন। এক সাহাবী বললেন যে আমিরুল মুমিনিন একটা জিনিস আমি বলতে চাইছিলাম, সেটা হলো নবীজি তো বলে গেছিলেন ইজা সাআলতা ফাসআলিল্লাহ, যখন চাও তো আল্লাহর কাছে চাও, প্রয়োজনে যদি চাও তো আল্লাহ তাআলার কাছে চাও। মিশরের কাছে চাইলেন কেন এটার বলা দরকার হয়নি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে বুঝতে পারলেন বড়ের বড়ত্বটা এখানেই। সে তার ভুলকে বুঝতে পারে, ভুলকে স্বীকার করে নিতে তার বিন্দু মাত্র দ্বিধা থাকে না। মেরে মহতরম বুজুর্গ, যে নিজের ভুলকে স্বীকার করতে পারে না, যে নিজের দোষকে দোষটা বুঝতে পারে না, সে এখনো বড় হয়নি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখান থেকে মাপ চাওয়া শুরু করলেন, ওখান থেকে কি করলেন, আল্লাহ তাআলার কাছে মাপ চাওয়া শুরু করলেন, আল্লাহ তাআলার কাছে গুনার জন্য মাপও চাইলেন, আল্লাহ তাআলার কাছে আসমানের পানিও চাইলেন। কয়েকদিনের মধ্যে মদিনার অবস্থা পরিবর্তন হয়ে গেল। মেরে মহতরম দস্তার বুজুর্গ, বড় তো সেই যে তার ভুলকে বুঝতে পারে, মাপ চায়। আদম বনে আদমের মধ্যে আমরা যে মানব জাতি সেরা জাতি, তার মধ্যে হলে সবচেয়ে প্রথম মানুষ হলেন কে, হযরত আদম নবীনা আলাইহিস সালাম। একটা ভুল হয়ে গেল, ভুলে ভুল করে ফেললেন, ভুলে ভুল করে খেতালার পরে আল্লাহ তাআলার কাছে মাপ চেয়ে দুনিয়াতে পাঠিয়ে দেওয়া হলো। এখানে কাঁদতে লাগলেন, কাঁদতে কাঁদতে একদিন মনের মধ্যে এক আবেগের সৃষ্টি হইল, ওই আবেগে আল্লাহর কাছে হাত উঠিয়ে কান্না শুরু করলেন, এমন কিছু শব্দ ব্যবহার করে আল্লাহর কাছে দোয়া চাইলেন, মাপ চাইলেন। মেরে মোহতরম দোস্তা বুজুর্গ, ওই দোয়া শুনে আল্লাহ তাআলা এমন খুশি হইলেন, বললেন যে আদম তোমাদেরকে তো মাফ করে দিলামই, এই দোয়া ব্যবহার করে, এই শব্দ ব্যবহার দোয়ার মধ্যে নিয়ে তোমার যে কোনো সন্তান এই দোয়া করবে, যে কোনো সন্তান এই দোয়া করবে আমি তাকেও মাফ করে দেব, তার দোয়াকে আমি কবুল করে নেব। মেরে মহতরম দোস্তার বুজুর্গ, আমাদের আসল হলো ভুল হয়ে গেলে মাফ চাওয়া। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক এক মজলিসে একশতবার তওবা করতেন, ইস্তেগফার করতেন, একশতবার তওবা ইস্তেগফার করতেন। মেরে মহতরম দোস্তার বুজুর্গ, আমাদের হাত থেকে তো আমাদের সবকিছুই ছুটে গেছে, ইস্তেগফার করার অভ্যাস আমাদেরকে ছুটে গেছে, আমরা নিজেরা নিজেকে গুনাহগার মনে করতে রাজি না, মসজিদের সাথে আমাদের সম্পর্ক ছিন্ন হয়ে গেছে, মসজিদের সাথে আমাদের সম্পর্ক নাই। মেরে মহতরম দোস্তা বুজুর্গ, এই মেহনতের মূল মকসাদ হল মসজিদের সাথে জোড়া, যেই মসজিদের সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে জুড়ে রেখে গেছিলেন। যতদিন পর্যন্ত মসজিদের সাথে সাহাবারা জোড়া ছিল, তখন তাদের সূর্য ওই আসমানের মাঝখানে ছিল, যখন মসজিদ থেকে সম্পর্ক ছিন্ন হয়ে গেছে তখন মুসলমানদের বড় করুণ অবস্থা। বাগদাদের দুইটা ঘটনা শুনাইছেন, এক ঘটনা শুনাইছেন তাতারিদের ঘটনা, যে এক জমানায় মুসলমানেরা তাতারিদের উপর খুব জুলুম করছিল, এক তাতারি পাহাড়ের চূড়ায় উঠছে, পাহাড়ের চূড়ায় বলছে যে ও জাত আর ওই সত্তা যিনি ওয়াদা করছেন যে তিনি মুসলিমকে সাহায্য করবেন, আমি মুসলিম, মুসলমানের আমার উপর জুলুম করছে, আপনি আমাকে সাহায্য করেন। সাথে সাথে গায়েবের থেকে আওয়াজ আসলো যে হ্যাঁ আমি নিশ্চয়ই তোমাকে সাহায্য করব, আমি নিশ্চয়ই তোমাকে সাহায্য করব। তো এখন সে পাহাড় থেকে নেমে আসলো, এসে বললে যে মুসলমানেরা আমি তোমাদের সকলকে কতল করব, কিন্তু একটু অপেক্ষা করতে হবে, আমার কাছে এখন জব করার মতো কিছু নাই, আমি বাড়ির থেকে একটু দাও বটি নিয়ে আসি যেটা দিয়ে তোমাদের জব করব। সমস্ত মুসলমান ভয়তে এরকম মূর্তির মতো দাঁড়ায় রয়েছে, আর ওই তাতারি তাতারিরা বাড়ির থেকে আসছে, দাও সোনা নিয়ে আসছে, আর মুসলমানদেরকে টুকরা করছে। 3 দিনে 17 লক্ষ মুসলমানকে জমা করছে। জালেম যেই হোক না কেন, যদি মুসলমান হয় আল্লাহ তাআলা তার প্রতিশোধ নেবেন। মেরে মোহতারাম দোস্তের বুজুর্গ, ওই বাদটা থেকে আর এক ঘটনা শুনাইছেন, 1942 সালের ঘটনা। হযরত হুসাইবা ইবনে ইয়ামানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেনাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খন্দকের সময় ওই কাফেরদের খবর আনার জন্য পাঠাইছিলেন, আর বলছেন যে আর নতুন করে কিছু ঘটাইও না, কিন্তু খালি দেখে আসবা। যা পরনে সামান্য একটা কাপড় ছিল, উনি যেখানে শহীদ হয়েছিলেন ওই একটা কাপড় দিয়ে ওনাকে দাফন করা হয়েছিল। মেরে মোহতারাম দোস্তের বুজুর্গ, ওই হুসাইফাতুল ইয়ামানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর যখন কোন একটা কারণে বাগদাদে যেখানে ওনার কবর ছিল, যেখানে শহীদ হয়েছিলেন, ওখান থেকে স্থানান্তরিত করার প্রয়োজন হইল, প্রয়োজন হইল, সে 1942 সালে ওনার লাশকে উঠানো হইল। লাশ যখন 1500 বছর পরে লাশ যখন উঠানো হইতেছে, তখন দেখা যাইতে কাপড়টা কেমন মনে হইতেছে, যে মনে হয়েছে এই মাত্র এই কাপড়টা দিয়ে ওনাকে কাফন দেওয়া হয়েছে, মাটিতে শোয়ানো হয়নি। হাজার হাজার মানুষ বাগদাদ শহরটাই ছিল ওই রকম, বড় বড় ওলামা সোলাহা আল্লাহ ওলামের শহর। মেরে মোহতারাম দোস্তের বুজুর্গ, হাজার হাজার আলেম ওলামা, হাজার হাজার ফুকাহা, তারা চতুর্দিক থেকে আওয়াজ করতেছে যে চেহারা দেখাও, চেহারা দেখাও। একজনে বাধ্য হয়ে, সে ভিড় বাড়তেছে, বাধ্য হয়ে যখন চেহারার কাপড়টা খুলছে, খোলার সাথে সাথে চোখ দিয়ে এমন একটা দৃষ্টি, এমন একটা ঝলক ঝলকানি বের হয়েছে, কি সূর্য আর কি চাঁদ, কি বাল্ব আর কি আতেশবাজি, সাথে সাথে সমস্ত মানুষের চোখ বন্ধ হয়ে গেছে, কেউ তাকাইতে পারে নাই, সাথে সাথে বন্ধ করে দিছে। দেওয়া হয়েছে বলে যে আল্লাহ যাকে যে যে জিনিসগুলো গোপন রাখছে, এটাকে গোপন রাখাই ছেড়ে ওর সাথে সাথে কাপড়টা দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। মেরে মোহতারাম দোস্তের বুজুর্গ, এরা ওই সমস্ত সাহাবা, ওই সমস্ত সাহাবা যাদের জীবনের সাথে তওবা আর ইস্তেগফার সংযোজিত ছিল, একেবারে সম্পৃক্ত ছিল, তওবা ইস্তেগফারে তারা নিজেদের লাজেম মনে করে রাখতেন, দাওয়াতের মেহনতে নিজের জান মালকে বিলীন করে দিছিলেন। দাই কি হায়াত ভি ইসলাম কি হায়াত, আর দাই কি মৌত ভি ইসলাম কি হায়াত। উস মঞ্জর কো দেখ কর লাখোঁ নে কলমা পড়া থা। বলেন যে হযরত ইউসুফ আলাইহিস বলছেন, দাইয়ের জীবন ও ইসলামের জীবন, দাইয়ের মৌত যেটা এটাও ইসলামের জীবন। বলেন যে ওই যে হযরত হুযায়বা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই দৃশ্য দেখে লক্ষ লক্ষ মানুষ একই মুহূর্তের মধ্যেই কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। তো মেরে মোহতারাম দোস্তের বুজুর্গ, তওবা ইস্তেগফার ওনাদের জন্য লাজেম ছিল। শত শত বছরের কাফে তওবা করে ইসলামের মধ্যে আসছে, সেই হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পেয়ারা হয়ে গেছেন, হযরত আম্মার আসছে, হযরত সোহেল আসছে। মেরে মোহতারাম দোস্তের বুজুর্গ অতীতকে থেকে তওবা করে ইসলামের মধ্যে আসছে, আল্লাহ তাআলার পেয়ারা বান্দা হয়ে গেছে। বলেন যে হযরত খালিদ বিন ওলীদ, যার কারণে অহদের যুদ্ধের পরে মদিনার ঘরে ঘরে কান্নার রোল পড়ে গেছে, এমন ঘর নাই যেই ঘর থেকে শহীদ হয় নাই অথবা আহত হয় নাই, আর সবকিছু ওইখানে একজন ব্যক্তির কারণে হয়েছিল, সে হলো খালেদ বিন ওলীদ। ওই খালেদ বিন ওলীদ যখন নাকি তওবা রাস্তা দিয়ে কালেমা পড়ার রাস্তা দিয়ে ইসলামে প্রবেশ করলো, আল্লাহ তাআলা তাকেও পাক করে দিলেন। মেরে মোহতারাম দোস্তের বুজুর্গ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো উম্মতকে মসজিদওয়ালা বানাইছিলেন, আর মানুষকে গড়ে গেছিলেন, সাথী গড়ে গেছিলেন। একবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সামনে একটা জানাজা আসছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত মাজমাকে জিজ্ঞেস করলো, বলো কার কি আশা আছে? সাহাবা তো সাহাবাই, তাদের আশাটা ওইরকমই, আমাদের মতো ওই সোনা চাঁদির ভূগবর এগুলার আশা তারা কখনোই করতেন না। কি বললেন? একজন বললেন যে আমিরুল মুমিনিন মনে চায় দুপুরে প্রচন্ড গরম হয়, প্রচন্ড গরম পড়ে, আর এই গরমের মধ্যে রোজা রাখি, আর এই রোজাটা শুধু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রাখি, আর আল্লাহ রাজি অসন্তুষ্ট হয়ে যায়, এইটা আমার মনে আশা। আরেকজনে মনে বলেন প্রচন্ড গরমের মধ্যে ওই মরুভূমির উত্তপ্ত পানির মধ্যে যে সিজদা নামাজ পড়তে মনে চায়, যেমন এক সিজদা দিব এক সিজদার জন্য আল্লাহ রাজি হয়ে যায়। মেরে মোহতারাম দোস্তের সাহাবাদের নিয়তি মাকসাদ হলো এটা, মাকসাদ হলো এটা। তো কি বললেন? এইভাবে অনেকেই যার যার উদ্দেশ্য মাকসাদকে পালন করলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার কি মনে চাইতে কি তোমরা জানো? আমার মনে চায় যে এইরকম এই যে লাশ যা দেখো, সাইয়েদ ইবনে আমরের লাশ, বলেছে আমার মনে চায় এইরকম মানুষ তৈরি করি আর এদের দ্বারা দিনের তাকাজা পুরা করি। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, এই উম্মতকে আল্লাহ তাআলা নবীর পরে নবীর আখেরে নবীর উম্মতের জন্য এই উম্মতকে বাছাই এই জন্য করছেন যে দিনের তাকাজাকে পুরা করে সারা জিন্দেগি শেষ করে দিবে। সাহাবারা তো বলছে যে 10 বার যদি বাস্তব হায়াত পাই তো 10 বারের 10 বারের দিনের জন্য জীবনকে দিয়ে দেব। আল্লাহ তাআলা করে যে আমাদের ভিতরে ওই জজবা পয়দা করে দেয়। কি বলেন? আমরা এই দিনের মেহনত করবো তো ইনশাআল্লাহ, এই দাওয়াতের মেহনত নিয়ে, আল্লাহ তাআলার বরের দাওয়াত নিয়ে, আর তালিমের কথা তালিমের দাওয়াত নিয়ে আমরা ঘরে ঘরে পাড়ায় পাড়ায় মসজিদে মসজিদে বস্তিতে বস্তিতে সারা দুনিয়ার চতুর্পাশে এখান থেকে বের হয়ে যাবো যাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের এই নিয়তকে কবুল করে নাও, এই মজমাকে আল্লাহ তাআলা কবুল করে নাও, সকল ফর্দকে আল্লাহ তাআলা কবুল করে নাও যে সারা দুনিয়াতে দাওয়াতের মেহনতের জন্য ছড়াই পড়তে পারে। পুরে মজমে মে জিনকে অভি তক এক সাত চার মহিনা নহীঁ লগে হ্যায় সবসে পহলে ও খড়ে হো যায়। জিনকে চার মহিনে লগ চুকে হ্যায় হর তকাজে পর, অন্দর হো বাহার হো দূর হো করিব হো পেদল হো সওয়ারি হো মস্তুরাত কে সাথ কে হো হর তকাজে পর আল্লাহ কে তীরো মে কা এক তীর হো জহাঁ চাহো ফেল ও খড়ে হো যায়। বলেন যে পুরা মজমা মতে সর্ব